বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নম নারায়ণ নমস্কৃত নর চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়ো মুদিরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌরী অবত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্জ বচসা জদগাধিরণ্যম মায়ামিগদৈতেপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধিরণ্যম মায়ামিগদৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমুনিচ্ছটায় বিস্ফুরিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগ রস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষৌ বৈশাম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈরবন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবীশনাথম বাগীশযশোবদনে লক্ষ্মীর্যশ চ বক্ষসি যশাস্তে হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী নন্দগোপসুতম দেবী পোতি মে কুরুতে নমঃ কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী নন্দগোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ পোতিং মে কুরুতে নমঃ নন্দগোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আমি কোনো উপন্যাসের কৃষ্ণের কথা বলতে বসি নাই, আমি কোনো কাল্পনিক কোনো লেখকের এক চরিত্র কৃষ্ণ সেরকম কোনো কৃষ্ণের কথা আমি বলতে বসি নাই, আমি নাটক নোবেল উপন্যাসের কোনো কাল্পনিক চরিত্র সেরকম কোনো কৃষ্ণের কথা বলতে বসি নাই, আমি পরম বাস্তব বস্তু যেটা সেই ভগবান শ্রীকৃষ্ণ পরাত পরখিলেশ্বর সর্বজগতের যিনি প্রাণ সর্বজগতের যিনি কারণ সেই পরম সত্যবস্তু সম্বন্ধে আলোচনা করতে বসেছি। প্রাতকালীন অধিবেশনে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম শ্রীল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে আমাদের নৈতিক আদর্শ চরিত্র নৈতিক আদর্শ বিভিন্ন রকম সদ্গুণাবলী যেখানে কৃষ্ণ সেবায় বাধাপ্রাপ্ত হয় সেখানে সেই সেই বিষয়গুলোকে ত্যাগ করে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে বাহ্য দৃষ্টিতে লোকে যে আমাকে বদনাম দেয় সেটাও পরম আনন্দের সঙ্গে বরণীয়। জগতের কাছে যে আদর্শ অত্যন্ত উঁচু, জগতের কাছে যে সব সামাজিক আদর্শ বিভিন্ন আইডিয়ালিজম সমস্ত কিছু মোরালিটি যেগুলো অত্যন্ত মূল্য পেয়ে থাকে সেগুলো পর্যন্ত অত্যন্ত ফিকা পড়ে যায়, হিন্দিতে বলে ফিকা পড়ে যায়, ফিকে পড়ে যায়, অত্যন্ত দুর্বল হয়ে যায়, এগুলো কোনো সেরকম অর্থ থাকে না। যদি আমার নৈতিক আদর্শ ইত্যাদি কর্তব্য কর্ম যেগুলো নিয়ে আমি জড়িয়ে পড়েছি, আমার কর্তব্য কর্ম আমার নৈতিক আদর্শ মহারাজ এগুলো যদি আমার কৃষ্ণ সেবায় বাধা সৃষ্টি হয় তাহলে সেগুলোকে অনায়াসে পরিত্যাগ করে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়লে পরে যে আপাত দৃষ্টিতে দুরাচারত্ব দৃষ্টি হয় মনে হয় আমি অন্যায় করলাম সেটাকেও পরম আদরে আমরা বরণ করি। জগতের লোক আমার সঙ্গে হিংসা করতে পারে, নানারকম কিছু বলতে পারে, সেগুলোতে আমার কিছু যায় আসে না। কৃষ্ণ সেবার অনুকূল যদি হয় তাহলে আমাকে সেইটিই করতে হয়। এই কথাগুলো কেন উত্থাপন করা হলো বলো? এই কারণে উত্থাপন করা হলো, কেউ যেন কৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী, চরিত্র, লীলা শুনতে বসে কোনোরকমভাবে যেন ভেতরে কোনো কাল্পনিক কোনো বিষয় বা কোনোরকম গল্পকথা এরকম ধরনের কোনো বিচার যেন মনে মধ্যে না আসেন। পরম বাস্তব সত্য বস্তু আগেতেই এই কথা বলে দেওয়া হলো, এই কারণে যে আমরা দেখব এখানে প্রসঙ্গ আসবে ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ, সামাজিক বন্ধন, বিভিন্ন রকম দৈহিক বন্ধন সমস্ত কিছু ত্যাগ করে তারা ঝাঁপিয়ে পড়েছিল কৃষ্ণ সেবায়। তাদেরকে বাহ্যদৃষ্টিতে অনেক বদনাম পেতে হয়েছিল, কিন্তু শাস্ত্রীয় বিচারে দেখা গেছে তারাই সবচেয়ে সৌভাগ্যবতী, সৌভাগ্যবান যারা কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়েছেন কোনো এইসব বিচার না করে। সকালে আলোচনা প্রসঙ্গে আপনারা দেখেছিলেন গিরিরাজ মহারাজের মহিমা, বেণুগীতা সম্বন্ধে অপূর্ব আলোচনা হচ্ছিল, অনেক কিছু আরও বলার প্রয়োজন ছিল কিন্তু একই কথা সময়ের অভাবে কোনোটাই সম্ভব হচ্ছে না। এখানে বলছেন গোপীগীতার পরেতে আলোচনা প্রসঙ্গে আমি জানিয়েছিলাম সকালে যে ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া, সেই যোগমায়া যাকে এখানে ছোট ছোট ছোট্ট ছোট্ট বালিকা বলা যায়, গোপী ছোট্ট ছোট্ট 4-5 বছরের বয়স, তারা সকলে মিলে অরুণোদয়ের পূর্বে যমুনার তীরে এসে সেখানে যমুনায় স্নান করে কাত্যায়নী দেবীর পূজা করতেন। যোগমায়া কাত্যায়নী দেবী, দুর্গা নয়, কাত্যায়নী দেবীর পূজা করতেন যোগমায়া। এই যোগমায়ার পুজো করবার সময় তারা কি করতেন, রোজ যমুনার বালুকা, কোমল বালুকা দিয়ে কাত্যায়নী দেবীকে তৈরি করতেন, করে সেখানে ধূপ দীপ মালা বিভিন্ন দিয়ে কাত্যায়নীকে কাতর হয়ে পুজো করতেন। পুরো হেমন্ত মাস ওই ঠান্ডার জলেতে স্নান করে ছোট্ট ছোট্ট বালিকা তারা হবিষ্যন্ন খেতেন, কোনো মতে যমুনার জলেতে একটু কোনো মতে হবিষ্যন্ন ফুটে, এইভাবে সর্বদাই গন্ধই মাল্যই সুরবিভীর বলিভীর ধূপ দীপ কই উচ্চাব চৈষ্ট উপহারই প্রবাল ফলতণ্ডুলই। ফল তণ্ডুল আদি বিভিন্ন রকম ধূপ দীপ দিয়ে এক মাস কাল বিভিন্ন ব্রত আচরণ করেছিলেন। এই ব্রত আচরণ কী জন্য করেছিলেন সেটা আমি যখন কাত্যায়নী দেবীর যে মন্ত্র দিয়ে শুরু করলাম তাতেই আপনারা বুঝতে পেরেছেন। এই ব্রজ বালিকাগণ অর্থাৎ ওই ছোট্ট ছোট্ট গোপীগণ, তাদের হৃদয়ের উদ্দেশ্য হল কৃষ্ণকে স্বামী রূপে পাবে। প্রত্যেকে চাইছে আমাদের স্বামী কৃষ্ণ হোক, কৃষ্ণের মতো আর কেউ নেই। তারা প্রত্যেকে একযোগে গান গাইতেন আর যমুনার জলে স্নান করতেন, তারপরেতে কাত্যায়নী দেবীর অর্চনা করতেন প্রতিদিন। কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্দ্রেশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিং মে কুরুতে নমঃ। এখানে এই শ্লোকের একটু ব্যাখ্যা হওয়া দরকার। কাত্যায়নী দেবীকে মহামায়ে বলা হয়েছে। মহামায়া মানে যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, মহামায়া। আর মহাযোগী নদীশ্বরী সমস্ত প্রাপ্ত অপ্রাপ্তব্য বিষয়গুলোকে পাইয়ে দেওয়ার সময় তিনি বরদেশ্বরী, বরদা, অর্থাৎ তিনি তাকে পূজা করলে পরে তিনি কৃপা করবেন, আশীর্বাদ করবেন, মনের ইচ্ছাগুলো পূর্ণ করে দেবেন। মহাযোগী নদীশ্বরী এর মধ্যে যোগিন যোগ কর্মে তুমি পটীয়সী, অর্থাৎ আমাদের সঙ্গে কৃষ্ণের সংযোগ স্থাপন করিয়ে দেওয়ার জন্য তোমাকেই আমরা উপযুক্ত মনে করি, কেন তুমি কৃষ্ণের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করে দিতে পারো। সেই জন্য মহাযোগী নদীশ্বরী। আর নন্দের যে ছেলে সুত, তাকে আমরা প্রতিরূপে পেতে চাই। এই রকম ধরনের মন্ত্র, ইতি মন্ত্র জপন্ত স্তাহ তারা, এই রকম মন্ত্র জপ করতে করতে পূজান চক্রু কুমারিকা, এই কুমারীগণ এইভাবে পূজা করতেন। এক মাস কাল হবিষ্যান্ন দিয়ে এই ভদ্রকালীকে অর্থাৎ এই কাত্যায়নীকে পূজা করেছিলেন। সকালে অত্যন্ত সকালে উঠে তারা গান গাইতে গাইতে, কৃষ্ণের গান গাইতে গাইতে বলছেন, এবার নদীতে স্নান করে এসব করতেন। ভগবান সর্বযোগেশ্বর, ভগবান সবই জানেন, সমস্ত জীবের হৃদয়েতে যা যা কামনা বাসনা যা কিছু উদিত হবে, অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যে আছে, যার হৃদয়ে যা উদিত হচ্ছে, কৃষ্ণ অ্যাট এ টাইম জানতে পারেন, সাইমুলটেনিয়াস, একই সঙ্গে। এ এক অদ্ভুত বিষয়, অনন্ত ব্রহ্মাণ্ডে সব জায়গায় ভগবান সব কোথায় কী হচ্ছে একসঙ্গে জানেন, ইনফিনিটি ব্রহ্মাণ্ডে। এটা আমাদের মাথায় ঢুকবে না, অসম্ভব। আমরা আমাদের এই ছোট্ট ফিনাইট ব্রেন, ক্ষুদ্র বুদ্ধি, এটাকে পরিচালনা করতে গেলে ধাক্কা খেয়ে চলে আসব, কিছু লাভ হবে না। অনন্ত জ্ঞান, অনন্ত জ্ঞানের উৎস যিনি, তাকে জানতে গেলে তাকে ভালোবাসতে হবে, তাকে আপন করে নিতে হবে, তিনি আমাকে জানাতে পারেন। কোনো ব্যক্তি যদি বলেন আমি সব জেনে নিতে পারবো, কি করে জানবেন, জানা সম্ভব না। যদি একজন মা মায়ের কুক্ষিতে থাকে, ছোট বাচ্চা, আপনি যখন মায়ের কুক্ষিতে ছিলেন তখন যদি বলেন মায়ের কুক্ষিতে থেকে মাকে জেনে নেবো, কি করে সম্ভব হবে? আগে জন্মাবে, বুঝবে এটা আমার মা, তারপর জ্ঞান হবে, তখন বুঝবে এটা কেমন। কুক্ষিতে থাকাকালীন অবস্থায় যেমন মাকে জানা সম্ভব হয় না, সেরকম ব্রহ্মাও বলেছিলেন যে আমি ভেবেছিলাম, অহংকারেতে স্ফীত হয়ে ভেবেছিলাম আমি একটা বিরাট কিছু, ব্রহ্মা, কিন্তু যখন আমি প্রমাণ পেলাম যে আমি কিচ্ছু না, অনন্ত ব্রহ্মাণ্ড এরকম উড়ছে আর তাতে আমি অভিমান করে বসে রয়েছি, অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে ব্রহ্মা আছে, শঙ্কর আছে, ইন্দ্র আছে, সব আছে। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডের একটা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেক জায়গায় আধিকারিক দেবতাগণ আছেন, ব্রহ্মা আছে, সেখানে শঙ্কর আছে, আধিকারিক দেবতা সব আছে। They are all engaged in seva. ভগবানের দ্বারা সেবাতে লিপ্ত হয়ে রয়েছে। তাও ভগবানের কি এই অনন্ত ব্রহ্মাণ্ডগুলো, এগুলো আবার ভগবান শ্রীকৃষ্ণ দেখাশোনা করেন না, সাক্ষাৎ উনিই করছেন বিষ্ণুরূপে। ভগবান শ্রীকৃষ্ণ খালি গোলোকে খালি বাঁশা বাঁশি বাজানো কাজ, আর গৌ গৌ বাছন নিয়ে ঘুরবে, হাসাহাসি করবে, খেলবে, কৃষ্ণের দ্বিতীয় কোনো কাজ নেই। যদি বলেন দ্বিতীয় কাজ না, আমরা দেখলাম চোখের সামনে আপনি বললেন সব, অসুর মারলো, কতগুলো অসুরের মধ্যে মরে গেছে, আরও কত মরবে? আমি বললাম না, আমি এ কথা বলি না। কৃষ্ণ কোনোদিনই অসুর মারেন না, বলে এই তো দেখলাম অগাসুর বকাসুর পুতনা সব মারলেন, মারেন নাই, আমাদের মনে হয়েছেন মেরেছে। কৃষ্ণর দ্বারে বিষ্ণু করে অসুর সংহারণ, চৈতন্য চরিতামৃতেতে সিদ্ধান্ত দেওয়াছে কৃষ্ণের মধ্যে, যে কৃষ্ণের মধ্যে যেহেতু অনন্ত অবতার রয়েছে বিষ্ণুর, সেহেতু ওই ছোট্ট বালগোপাল মারছে মনে হচ্ছে, কিন্তু আসলে বালগোপাল মারছে, ওর মধ্যে যে বিষ্ণু আছে সেই কাজটা করছে, কৃষ্ণের ওসব সময় নেই। কৃষ্ণের খালি কাজই হলো মজা করা, হাসি ঠাট্টা, খেলা, বংশীবাদন, এছাড়া দ্বিতীয় কোনো কাজ করেন না কৃষ্ণ। এগুলো সব কৃষ্ণের শরীরে যে বিষ্ণু আছেন তিনি এগুলো করেন, আশ্চর্য বিষয়। বলে হ্যাঁ, এখন যে লীলা হচ্ছে এটা কৃষ্ণ করছেন, বিষ্ণু না। যারা কি করছেন বলে সমস্ত গোপিকাগণের হৃদয়ের ভাবটা কৃষ্ণ জেনে গেছেন, তারা এত কষ্ট করে হেমন্তের ঠান্ডা জলেতে স্নান করে, ছোট বয়স, তারা সব সমস্ত স্নান করে কাত্যায়নীব্রত করছেন আমাকে প্রাপ্ত হওয়ার জন্য। ভগবান বলে ঠিক আছে, ওদেরকে আমি বর দেবো, আমি এখনই যাচ্ছি। কোলে রসিক শেখর কী করলেন, ওখানে গেলেন, গিয়ে কী করলেন, সমস্ত মজা করে কৃষ্ণের গান গাইছে আর জলে স্নান করছে। এদিকে কৃষ্ণ কী করেছেন, সমস্ত বস্ত্রগুলো নিয়ে কদম্বিকে উঠে রেখে দিয়েছেন, নিয়ে বসে রয়েছেন চুপচাপ। সবাই উঠে দেখেন কাপড় কোথায় গেল, কী কাপড়। এই যে রহস্যটা, এটা যদি কেউ অমানুষের মতো ভেবে নেয় যে ভগবান কাপড়গুলো দিয়ে এই সব দেখছেন, না, নট দ্যাট। অ্যাকচুয়ালি বেদান্তেতে চিরহরণ বলে একটা বিষয় আছে। চিরহরণ মানে হল, এটাকে বস্ত্রহরণ বলে না, অ্যাকচুয়ালি চিরহরণ। আমরা বলছি বস্ত্রহরণ বলছি আক্ষরিক অর্থ, বা যেটার যেটা ওয়ার্ড টু ওয়ার্ড যখন কেউ আমাদের বৈষ্ণবের পরিভাষাটাকে ট্রান্সলেট করতে যায়, সেই সময় আমরা সাবধান করি, তুমি কি সেই তত্ত্ব জানো, তুমি কি কৃপা পেয়েছো, তাহলে তুমি পারবে না। কেন পারবো না, আমি ডবল লেভেল পাস করেছি, আমি ডবল লেভেল করো করতে দেখেছে পাচ্ছেন, কারণ ওরা যে শব্দগুলো লেখা রয়েছে তার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে যাচ্ছে। কিন্তু আমাদের কি হয় করতে হয়, ওই ওয়ার্ডে কি বলছে ইনার মিনিং তার ভাবটা ট্রান্সলেশন করতে হয়, কাজে বাইরের জগতের লোককে দিয়ে হয় না, কখনোই হবে না। যিনি বৈষ্ণব, যিনি শিক্ষিত, অনেক কিছু জানেন, তিনি ওইগুলো করতে পারবেন, সিদ্ধান্তবিদ বাইরে পারেন। সেই জন্য আমি প্রথমেই এখানে প্রায় 25 দিন আগে মনে হয় আমি এ কথা বলেছিলাম যে যে কোনো শব্দের জাগতিক অর্থে একটা অর্থ হয় আর একটা তার হচ্ছে আধ্যাত্মিক অর্থ হয়। অর্থাৎ যেটাকে আমি বলেছিলাম অবিদ্যা রূঢ়িবৃত্তি, অবিদ্যাগ্রস্ত মানুষ অর্থাৎ যারা ভক্তি পায়নি, কৃষ্ণের কৃপা পায়নি, হতে পারে মেবি তারা ট্রিপল এম এ করেছে, হতে পারে, তো এরকম কোনো কথা নয়। জগতে এরকম অনেক আছেন যাদের অনেক বিদ্যা আছে কিন্তু পারমার্থিক বিষয়ে তাদের কোনো ভাবনা নেই, সম্ভাবনা নেই, কিছু জানেন না তারা, কিছু বলতে পারবেন। ওই জন্য বিদ্যা রূঢ়িবৃত্তি এবং অবিদ্যা রূঢ়িবৃত্তি দুটো আছে। যে কোনো শব্দের যদি অর্থ নির্ণয় করতে হয় তখন ভাবার্থ নির্ণয় করতে গেলে সেরকম কৃপা দরকার, নালে পারেন না। এখানে আমাদের বক্তব্য হল ভালো করে এটা চিন্তা করতে হবে, যেখানে এখানে কে রয়েছেন, যেখানে এখানে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু থিঙ্ক যে এখানে কে রয়েছেন, যার লীলার কথা বলা হয়েছে সে কে, সে ব্যক্তি কে। বলছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক পরাৎপর অখিলেশ্বর, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, যার থেকে সমস্ত সৃষ্টি এসছে, যিনি অনন্ত জগতের পিতা, যেখানে আমাদের শাস্ত্রে বলা আছে তুমি নিজে পর্যন্ত স্নান করে যে কোনোভাবে নিজের নগ্ন শরীর দেখতে পারবে না, শাস্ত্রে নিষেধ আছে। নিজের নগ্ন শরীরও দেখা নিষেধ শাস্ত্রে। এমনকি যারা শুদ্ধ ব্রাহ্মণ, অত্যন্ত নিখুঁত আচার বিচার সম্পন্ন, তারা যদি শৌচকর্মে যান, শৌচকর্ম করার পর সেই শৌচকর্মের বিষয়টা দেখবে না, অর্থাৎ বিষ্ঠার দিকে তাকাবে না। কেন কি হবে এগুলো আপনারা বুঝবেন না। অত্যন্ত সূক্ষ্ম দর্শনকে লাভ করার জন্য অনেক কিছু করতে হয়। ভোজনের সময় কীরকম নিয়ম, আমরা তো খাওয়া পেলে খেতে আরম্ভ করলো, ভোজনের সময় কীরকম নিয়ম, ভেতরে বৈশ্বানর অগ্নি আছেন, ভগবানকে নিবেদন করছি এটা আমার খাওয়া নয়, গেলাকোটা নয়, আমরা ভাবি গেলাকোটা করছি, নিয়ম আছে কীভাবে আচমন করে তারপর ভোজন করতে হয়, অনেক কেউ মানেন না, ওই জন্য শক্তিও পান না। তাহলে যেখানে শাস্ত্রেতে বিচার করে বলছে নিজের নগ্ন শরীর এটাও দেখার বিধান নাই, সেখানে আপনি কি করে ভেবে নিলেন ভগবান শ্রীকৃষ্ণ পরাত্পর অখিলেশ্বর, যিনি হচ্ছে আত্মারাম যাকে বলা আছে, যিনি আত্মারাম, আগেই বলা হয়েছে, বলা হয়েছে ভগবান যে আত্মারাম, এই সম্বন্ধে আমি পূর্বেও ব্যাখ্যা করেছিলাম। আত্মারাম ভগবান, তাহলে এই আত্মারাম আপ্তকাম, যার বাইরের জগতের কোনো বস্তু বা ব্যক্তির ওপর কোনো রকম ডিপেন্ড করতে হয় না, যাকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম আরম্ভেই আপনাকে সাবধান করে দিয়েছেন, কিন্তু আমার মাথায় কিছু ঢোকেনি, জন্মাদর্শ যত অন্মেয়াদ ঈশ্বরাশ্বার্থ সভিজ্ঞ সরাট, যিনি নিজেই স্বভিজ্ঞ, যার অভিজ্ঞানতা অপরের জ্ঞানদানের উপর ডিপেন্ড করবে না, আবার তিনি সরাট, স্বয়ং সম্পূর্ণ, নিজলাভে পূর্ণ, অনেক কথা ভাগবতে বলা আছে। এখানে উদ্দেশ্যটা কি, এখানে চিরহরণ সম্বন্ধে বাস্তবিক বিচার বলা আছে যে এই যে প্রত্যেক জীবের হৃদয়তে যে সূক্ষ্ম গ্রন্থি আছে, অর্থাৎ সূক্ষ্ম শরীর, জীবের হৃদয়তে যে সূক্ষ্ম শরীর বিরাজমান রয়েছে, যে সূক্ষ্ম শরীরকে র্যাপচার না করলে পরে ছাল ছাড়িয়ে দিলে না পরে আত্মার যে স্বাভাবিক বৃত্তি প্রকাশিত হয় না, অর্থাৎ এক কথায় আমি বলতে গেলে আপনারও বস্ত্রহরণ করা হবে, যে যত লোক বসে রয়েছে সবার বস্ত্রহরণ হয়ে যাবে, আজকে না হয় পরের জন্মে তারপরের জন্মে কোনো না কোনো যে তোমাদের সবার বস্ত্র খুলে নেওয়া হবে। কেউ বুঝতে পারল না আমার কথাটা মানে, হেন কোনো কেউ নেই যার বস্ত্রহরণ হবে না, ভগবান সবার বস্ত্র কেড়ে নেবে, বস্ত্র রায়াকালীন ওমর হবে না। কি বস্ত্র, কি বস্ত্র, সেটা কি বলা হয়েছে খুব সূক্ষ্ম ভাষায়, জীবের অনাবৃত স্বরূপকে ভগবান কৃপা করতে চান, বোঝা গেল কি বললাম, জীবের অনাবৃত স্বরূপকে ভগবান কৃপা করতে চান বলে যেসব আবরণগুলো আছে তেনে খুলে ফেলতে চান। এই দিয়ে আবরণ কী করবি এগুলো রেখে, বোঝা গেল, যত আবরণ আছে সেগুলোকে কেড়ে নেয়। সেই জন্য যত সূক্ষ্ম দেহতে কী কী থাকে, আমি বলেছিলাম মন বুদ্ধি চিত্ত অহংকার, অহংকার মানে অভিমান, অভিমান থাকলে পরে আমার লজ্জা করবে, আমি মেয়ে ছেলে আমার কাপড় কেন খুলবে, আমি ব্যাটা ছেলে আমার কাপড় কেন খুলবে, অর্থাৎ যখনও পর্যন্ত মানুষের অভিমানের লেশমাত্র হৃদয়তে রয়েছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ তাকে নেবেন না। অন্য দেবতাগণ অনেক সময় ছোটোখাটো কৃপা করে দেবেন, যে কৃষ্ণের নিয়ম হলো কৃষ্ণ যাকে কৃপা করবেন তাকে ভালো করে পরীক্ষা করে কৃপা করেন, কৃষ্ণের নিয়ম হলো যাকে কৃপা করবেন তাকে ভালো করে ঠুকে পেটে একেবারে নানান পরীক্ষা করার পর তারপর কৃষ্ণ কৃপা করবেন, প্রথমে বাজিয়ে নেবেন, বাজিয়ে নেওয়া বোঝেন তো, বাজিয়ে নেওয়া, আমরা যখন মাটির কলসি কিনতে যাই তখন টং টং কি ঠক ঠক কি হচ্ছে এটা দেখে নেব, কৃষ্ণ আমাদের কলসিটাকে টং টং বাজিয়ে, এ ঠিক আছে কি না, নাহলে নেবো না, যা বাজিয়ে নেবেন। সেই বাজানোর সময় যদি আপনার মধ্যে ক্র্যাক পেয়ে যায় কৃষ্ণ, দূর দূর হবে না, আমার কাছে এরম আসা যাবে না। তাহলে কীরকম ধরনের অবস্থা জীবের হলে পরে বৈকুণ্ঠে নারায়ণের জায়গাও নয়, একেবারে কৃষ্ণের জায়গায় যাওয়া যাবে, গোলক বৈকুণ্ঠ। তাহলে কীরকম ধরনের কোয়ালিটি, কীরকম ধরনের অবস্থা আমার হওয়া প্রয়োজন যাতে আমার কৃষ্ণ আমাকে গ্রহণ করতে পারে, এরকম একটা যোগ্যতা আমি কি করে লাভ করব। এখানে চার পাঁচ বছরের বাচ্চা বাচ্চা সব লেখাই রয়েছে, ছোট্ট ছোট্ট সব বালিকাগণ, ভগবানের খেয়ে দেয়ে কাই নেই, তাদেরকে কাপড় তুলে রেখে মজা করবেন তা নয়। বাস্তবিক পক্ষে এই যারা কামুক ব্যক্তি, অত্যন্ত জঘন্য পাঠক, পাঠ করে ঠকাচ্ছেন পাঠক, তারা এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত কুৎসিতভাবে জগতের কাছে বর্ণনা করে পাশবিক চরিত্রের পরিচয় দেন। আর যে সমস্ত শ্রোতারা যাদের ভেতরে প্যাসিভ কাম আছে লুকিয়ে, বাইরে প্রকাশ হচ্ছে না, সেইগুলো প্যাসিভ কামগুলো একটু প্রশ্রয় পাবে, ভালোই লাগছে, ব্যাস টেস্ট লাগছে। কিন্তু কোনো এমন ধরনের সাধু পাওয়া যায় না যিনি শ্রোতাগুলোকে তার ভিতরের হৃদয়ের যে দুর্গন্ধ মালিন্য, সেই ময়লাগুলোকে, দুর্গন্ধ দূষিত চিন্তাগুলিকে সরিয়ে দিয়ে অপ্রাকৃত কৃষ্ণের অপ্রাকৃত লীলার বিলাস শ্রবণের যোগ্যতা দান করবে, এরম ধরনের কোন মহাপুরুষ যদি পান আপনারা, তাহলে কৃতকৃতার্থ, এরম পাওয়া যায় না। বেশিরভাগই এরকম ঠকিয়ে পয়সা নেওয়া হয়েছে, বাস্তবিক হরিকথা আলোচনার জায়গা প্রায় নেই বললেই হয়। কাজে এখানে যখন কৃষ্ণ তাদের রং বেরঙের আবার বলা আছে, রং বেরঙের লাল বেগুনি সাদা কালো বিভিন্ন রকমের কালারের কাপড়গুলো সব তুলে গাছে টাঙিয়ে দিয়েছেন। গাছে টাঙিয়ে দেওয়ার পর তারা যখন কাপড় খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল আমাদের কাপড়, অন্বেষণ করতে করতে দেখেন গাছের ডালে সব কাপড়গুলো ঝুলছে, আরে গাছের ডালে কী করে গেল। পরে দেখেন ভগবান শ্যামসুন্দর আনন্দে বসে রয়েছেন সেখানে, ভগবান শ্যামসুন্দর সেখানে আনন্দে বসে রয়েছেন। ভগবান শ্যামসুন্দর সে গাছের ডালে, আমি আসার আগে এটাকে অ্যাডজাস্ট করে রেখে দেন না, হরিকথাটা পুরো সর্বনাশ হয়ে যায়, এগুলো আমি সহ্য করতে পারি না, কথার সময় ডিস্টারবেন্স হলে আমি একবার কাউকে ক্ষমা করতে পারবো না। এ আমি আসার আগে এগুলো অ্যাডজাস্ট করে রেখে দিতে হয়। এখানে বলছেন যে শ্যামসুন্দর ওপরে বসে রয়েছেন হাসছেন, তখন সেই গোপিকাগণ কাতর ভয়ে প্রার্থনা করছেন, শ্যামসুন্দর এই কি, আমাদের কাপড় দাও, কি হলো, কাপড়গুলো দাও আমাদের শিগগিরি, আমরা নালে রাজাকে বলে দেবো শিগগিরি। প্রথমে বলছে নন্দ মহারাজকে বলে দেবো, কংসকে বলে দেবো শিগগিরি কাপড় দাও। এদিকে ওরা ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন, জলের ভেতর থেকে বেরোতে পারছেন না, কেন কাপড় নেই, ঠান্ডাতে জলের ভেতর থেকে বেরোতে পারছেন না। আর কৃষ্ণ আপনাদের সর্বস্ব হরণ না করলে পরে নেবে না, লজ্জা ঘৃণা ভয় সংকোচ যা কিছু সমস্ত কৃষ্ণচরণে সর্বাঙ্গীনভাবে যিনি নিবেদন করতে পেরেছেন সেই কৃষ্ণের কাছে যেতে পারবে, অন্য কেউ পারেন। যদি রাধারানী পর্যন্ত আপনারা না যেতে পারেন, বললে আমরা তো রাধারানীকে বুঝতে পারছি না, আমরা কোথায় রাধারানী ছিলেন, আমি যে কথা উত্থাপন করি না সেটাই উত্থাপন করলাম, মীরাবাইয়ের কথাই দেখুন, লজ্জা ঘৃণা ভয় সমস্ত ত্যাগ করে লোকে কি বলবে কিছু যা আসে না, রাজরানী ডাকাতে জঙ্গলেতে কত দুষ্ট ব্যক্তি আছে, ডাকাত আছে, কত শয়তান আছে, কোনো কিছুর ভয় তাদের নেই, তাতে তার ভয় নেই, একমাত্র তার চিন্তা হলো আমার গিরিরাজ ধরন ভগবান আমাকে রক্ষা করবেন, সে তো আমার আছেন। যখনই এটা 100 থেকে 100 বার বিশ্বাস হয়ে যায় তখন আর কোনো অসুবিধা, জীবনের কোনো কর্ম বাধা পড়ে থাকবে না, সব কর্ম হবে। কিন্তু এই বিশ্বাসটা হওয়া খুব মুশকিল, বিভিন্ন কামনা বাসনা নিয়ে জীবগণ গুরু বৈষ্ণবের কাছে আসে, এবং এসে আবার অপরাধ হয়ে যায়, কেন বিভিন্ন রকম ভেতরে কামনা বাসনা আছে, বুঝতে পারে না, প্রাকৃত বুদ্ধি এসে যায়, এলে আরও সর্বনাশ হয়, খুব মুশকিল। এইভাবে দেখা যায় যে তারা এই রকমভাবে শ্যামসুন্দরকে প্রার্থনা করছেন, কথা খুব কষ্ট লাগছে আমার। এ শ্যামসুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বা সাংসি ধর্মজ্ঞ নোচেদ রাজ্ঞে ব্রুবামহে। বলছি তুমি শিগগিরই আমাদের এই আমাদের বাস আমাদের কাপড়চোপড় দাও শিগগিরই, নানে রাজাকে আমরা বলে দেব। ভগবান বলছেন ঠিক আছে, বলবে তো বলো যাও। আর কী করে বলবে, বলতে পারতো উপায় নেই, ঠান্ডা জলে ডুবে রয়েছেন। শেষকালে ভগবান বললেন যে ভবত যদি মে দাস্য ময়োক্তম বা করিষ্যথ তত্রাগত সব আশাংসি প্রতিচ্ছন্তু সুচিস্মিতাহা। তোমরা এক কাজ করো, প্রত্যেকে যদি আমার দাস আমার দাসী বলে নিজেকে পরিচয় দিয়েছ, তোমরা দেবীর কাছে প্রার্থনা করেছো আমাকে স্বামী রূপে চাও, তার মানে আমার দাস দাসিত্ব করবে। তাই যদি সত্য হয় তাহলে তোমাদের কথা যদি সত্য হয় তাহলে প্রত্যেকে এসে নিজের নিজের সব কাপড়গুলো নিয়ে যাও, এখানে আমি তো গিয়ে দিতে পারব। তখন তারা ভগবানের চরণে সমস্ত লজ্জা ঘৃণাবায় সমস্ত দিয়ে এই বাসাংশীগুলো গ্রহণ করেছিলেন। এর অনেক গভীর তাৎপর্য আছে, আমি অল্পের মধ্যে বলে গেলাম। আর ভগবান সেখানে আশীর্বাদ করলেন, ভগবান সেখানে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে বলছেন যে তোমরা যা সংকল্প করেছো সমস্ত সংকল্প আমি জানি, সংকল্প তোমরা যে সব সংকল্প করেছো হৃদয়েতে আমার অজানা নেই, আমি সব জানি। সংকল্প বিদিত শ্রাদ্ধ ভবতীনাম মদর্চনম মায়ানুমোদিত অসৌ সত্য ভবিতুমার্হতি। তোমরা যা যা ভেতরে সংকল্প নিয়ে ব্রত করেছ সব সংকল্প আমি জানি, হে সাধ্বীগণ, হে শুচিস্মিতাগণ, ভবতীনাম মদর্চনম। আমি সেটাকে অনুমোদন করলাম, অ্যাপ্রুভ করলাম, অনুমোদন হয়ে গেল তোমাদের, এখন থেকে আমাদের অনুমোদন হয়ে গেল, তোমরা যা চেয়েছ তাই পাবে, ঠিক আছে। আর জগৎ জগতের লোক যদি বলে মারা এটা তো ভালো কথা হলো না, কেন বলে কৃষ্ণেতে এরকম কামভাব রয়েছে কি ব্যাপারটা, শাস্ত্রকাররা বলছেন হ্যাঁ যদি জগতের কোটি কোটি লোকের কৃষ্ণের প্রতি কামভাব হয় সেটা খুব ভালো। প্রাকৃত জগতের কামভাব যেটা অত্যন্ত ঘৃণ্য, কিন্তু অপ্রাকৃত জগতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি কাউর কামভাব থাকে সেটা হচ্ছে সবচেয়ে এক্সেলেন্ট। বোঝা গেল কি বললাম, বোঝা গেল না? আমি আগে একদিন বলেছিলাম যদি জলের কাছে কেউ দাঁড়ায়, মাইন্ড ইট, জলের কাছে দাঁড়ালে কি হয়, উল্টো দেখা যায়, পাটা আমার পায়ের কাছে মাথার একদম নিচে, বোঝা গেল কি বললাম, আমি এরম দাঁড়িয়ে রয়েছি জলের সম্মুখে জলাশয়ে, তাহলে আমার যখন প্রতিফলনটা পূর্ব দেখবো কিন্তু উল্টো কি দেখবো, হ্যাঁ মাথাটা নিচের দিকে আছে। সেই উদাহরণটাই তো আমি দিয়েছিলাম, এটা কেউ অনুভব করেনি যে অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন হচ্ছে এই প্রাকৃত জগৎ, রাইট? দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এটা কি পারভার্টেড রিফ্লেকশন অফ দ্যাট ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। অপ্রাকৃত জগতের বিষয়গুলো এখানে প্রাকৃত রূপে উল্টো রূপে দেখা যাবে। যেমন জলের উদাহরণ দিলাম, জলের সামনে দাঁড়ালাম মাথাটা নিচু একদম তলা, আর পাটা আমার পায়ের সঙ্গে লেগে রয়েছে, তাই তো? সেরকম এবার থিঙ্ক অফ ইট, খুব ভালো করে বুদ্ধিমানের মতো, তাহলে যে রসটা, যে রস রসের বিষয়টা অপ্রাকৃত জগতে আসে সেটা কীরকম, মানে উন্নত উজ্জ্বল রসটা হচ্ছে সবচেয়ে এক্সেলেন্ট ওপরে, বোঝা গেল কি বললাম? এই উদাহরণের পরে আর কোনো উদাহরণ কোনো দিন পাওয়া যাবে না, জগতে কোনো দার্শনিক দেবেন না, আমার মনে হয় না। রসের স্বরূপটা চিন্তা করলে যত রস আছে, শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, তাহলে টপ র্যাঙ্কে রয়েছে কোনটা? মধুর। টপ র্যাঙ্কে রয়েছে মধুর রস, তাহলে রসের স্বরূপে এরকম সাজানো আছে। তার ঠিক যদি একটা প্রতিফলন পড়ে উল্টো হয়ে যাবে, অর্থাৎ মধুর রসটা চলে যাবে তলায়, সেটা যে ঘৃণ্য রস হয়ে যাবে, বোঝা গেল, বিকৃত রস, যেটাকে ওখানে মধুর বলেছিলে যেহেতু উল্টে গেছে, সেটা হচ্ছে কুৎসিত রস, মধুর আর থাকছে না, বোঝা গেল কি বল। তাহলে এই জগতে স্ত্রী পুরুষের যে সম্বন্ধ অত্যন্ত ঘৃণ্য, লজ্জাজনক। সমস্ত জগতের ব্যক্তিগণ যদি সমালোচনা করেন, নিন্দা করেন, চর্চা করেন, দে ক্যান ডু ইট, বাট দে হ্যাভ নো রাইট টু পাস এনি রিমার্ক অ্যাবাউট কৃষ্ণ। তাদের কোনো অধিকার নেই কৃষ্ণ সম্বন্ধে কোনো রকম কোনো মন্তব্য পাশ করার, তাদের অধিকার নেই, অধিকার বহির্ভূত। তারা যখন জানেনই না কৃষ্ণকে, যে বস্তু আমি জানি না, যে বস্তু সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, হাউ আই ক্যান পাস এনি রিমার্ক, আমি কী করে আমার মন্তব্য পাশ করব? প্রথমে এই কথা, কৃষ্ণকে জানলে পরে তখন দেখতে পাবে যে এই জগতে আমি কালকে এই সম্বন্ধে আলোচনা করব, আজকে তাড়াতাড়ি অগ্রসর না করলে আমি চিন্তিত, আমি পারবো না মেকআপ দিতে। বলছেন যে এই যে জড় জগতে যেটা কুৎসিত রস, এরা হচ্ছে ওই জগতে সবচেয়ে ভালো রস। অর্থাৎ যত স্ত্রী আছে, যত পুরুষ বলে লোকে মানছে, সব কি এগুলো কি বলা হয়, এগুলোকে পুরুষহ, এসব পুরুষ, কিন্তু যে স্ত্রী সেজে রয়েছে, ব্যাটা ছেলে সেরে যে, এগুলো সব পুরুষ, মানে হচ্ছে পুরে অর্থাৎ দেহে বসতি ইতি পুরুষহা, অর্থাৎ সেই অভিমানী জীবাত্মা যেটা রয়েছে, এরা যদি কোনোদিন ভাগ্যক্রমে কৃষ্ণেতে কাম জাগে, কৃষ্ণকে আলিঙ্গন করব, কৃষ্ণকে আদর করব, কৃষ্ণের কাছে যাব, কৃষ্ণর সঙ্গে দেন, তাহলে একবার হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। সেটাকে উদাহরণ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, জগতের লোক যদি উল্টো ভোজে, সেই জন্য কৃষ্ণ স্বয়ং একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে সংকল্প বিদিত শ্রাদ্ধ ভবতী নাম মদর্চনম মায়ানুমোদিত স্বসৌ সত্য ভবিত মার্হতি, সত্য হবেই হবে, আমি শীঘ্রই সত্য করব। আর একটা কথা হলো কি, ন মাইয়া বেশিত ধিয়াম, ন মই আবেশিত ধিয়াম কামহ কামায় কল্পতে, আমার প্রতি যদি কাউর কাম জাগে, সেটা বাস্তবিক কাম নয়। বলে সে কী কথা? বলে হ্যাঁ, কৃষ্ণ বলছেন ন মই, ন মই মানে মানে আমাতে, মই মানে আমাতে, ন মই আবেশিত, ন মই আবেশিত ধিয়াম, আমার প্রতি যার কোর যে আবেশ হয়ে যায়, কেবল দিন রাত আমাকে চিন্তা করছে, ন মই আবেশিত ধিয়াম কামহ কামায় কল্পতে, এটাকে কখনোই কাম বলে না। যেসব কামিনীগণ, স্ত্রীগণ, যেসব ব্যক্তি আমরা যে আমাদেরও যারা ভজন করছেন, তারা ভজন করতে গোপীভাব প্রাপ্ত হবেন। এই সন্ন্যাসের মানেই হলো গোপীভাব প্রাপ্ত হওয়া, গোপীমন্ত্র দেয়া থাকে, জপ করতে করতে গোপীভাব হবে, পুরুষ দেহ আর চিন্তা করবেন না, আমাদের পুরুষ আমরা, এটা ভাবা চলবে না, পুরুষ ভাবলে আমরা ভোক্তা, ভোগ করব, এই বৃদ্ধি, এই বিচার চলে আসবে, সর্বনাশ উপস্থিত হবে। সেই জন্য এখানে বলছেন যে ন মই আবেশিত ধিয়াম কামহ কামায় কল্পতে, ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজায় নেশতে, বলছে আমার প্রতি আবেশিত ধিয়া মন হলে তাকে কখনোই কাম বলা যাবে না। যেমন বলছে দেখো, যেমন দেখো, যেমন ধান, গম, যব, এই সবগুলো বীজগুলো আমার কাছে আছে, এগুলোকে যদি আমি কড়াইতে নিয়ে ভেজে ফেলি, বোঝা গেল কি বললাম, এই চা ধান আছে, গম আছে, যব আছে, সব খোলা ছাড়ানো অবস্থায় নেই, খোলা অবস্থায় আমি সেগুলোকে সমস্ত নিয়ে যদি আগুনেতে ভেজে ফেলি, বোঝা গেল, কড়াইতে নিয়ে আগুনেতে যদি ভেজে ফেলি, তাহলে কি হবে, আর সেগুলোকে ভাজবার পর আগুনেতে ভেজে ফেলার পর যত ধান আছে, চাল আছে, গম আছে, সেগুলো যখন আমি আগুনেতে ভেজে ফেলব, ভাজার পর যদি আমি মাঠেতে এবার পুঁততে যাই, আর কি বীজ হবে? মাইন্ড ইট, কি বলছি? যখন এগুলো সেগুলোকে আমি যদি আগুনে ভেজে ফেলি, ভাজবার পর যদি আমি আবার চেষ্টা করি সেগুলোকে মাঠে নিয়ে গিয়ে এবার কাদা করে দিয়ে মাঠটা এবার আমরা ধান গম জব এগুলো পুঁতব, কোনোটাই হবে না। কেন কোনোটা হবে না? কেন? খুব মাইনুটলি এই ব্যাপারটা শুনতে হবে, তাহলে কাম থাক থেকে যাবে, প্রত্যেকটা লোক দুর্গন্ধ কামেতে থেকে যাবে। বলে কেন থাকবে না? বলছে ওর যে বীজ বেরোবার যে পসিবিলিটি, সেটা আগুনের দ্বারা ভর্জিত হয়ে অর্থাৎ ভেজে গিয়ে নষ্ট হয়ে গেছে। বোঝা গেল না কথা? তার ভেতর থেকে যে অঙ্কুরোদ্গম হবে, তার যে পসিবিলিটিটা, সেটা সমস্ত আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। এখন আর সেটা মাঠে দিলেও সেখান থেকে কোনো দিন কোনো বীজ বেরোবে না, কোনো রকম অঙ্কুর বেরোবে না। ঠিক সেই রকম, এক্স্যাক্টলি এরকম, যদি কেউ কৃষ্ণের প্রতি ভালোবাসা হয়, তার প্রাকৃতিক জগতের কোন স্ত্রী পুরুষের প্রতি কাম আসতে পারবে না। বোঝা গেল কি বলল? এই হচ্ছে নিয়ম। মই আবিষিত ধিয়াম কামহ কামায় কল্পতে বর্জিতা কথিতা ধানা প্রায় বীজায় নেশতে। যেমন কখনই বীজ হয় না ভেজে ফেললে। এইবারে কৃষ্ণ সমস্ত এইসব গোপিকাগণকে কৃপা করার পর তিনি বন্ধুদের নিয়ে এবার চলতে বেরোলেন বেড়াতে জঙ্গলের মধ্যে। জঙ্গলে বেরোতে বেড়াতে বেড়াতে গাছপালা গাছপালাগুলোকে দেখিয়ে বলছেন কৃষ্ণ, এ বন্ধুগণ দেখো এই যে বৃক্ষগুলোকে দেখছো, এদের জন্ম সফল। কেন বলছেন? পরোপকারের আদর্শটা দেখাচ্ছেন কৃষ্ণ। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর অর্থে ধিয়া বাচা শ্রেয় আচরণ সদা। বা এখানে আছে অন্য জায়গায় শ্রেয় আচরণ সদা, এখানে আছে এবা আচরেত সদা। বলছেন এই পর্যন্তই মানুষের সাধুতা, মানুষের সাধুতা কত পর্যন্ত থাকে? মানুষের সাধুতাকে বিচার করা হয় তিনি জীবনে সমস্ত জীবগণকে কি দিতে পারেন। যিনি কৃষ্ণ ভক্তি দিতে পারেন সে তো সবচেয়ে এক্সেলেন্ট, কিন্তু পরোপকারের একটা দৃষ্টান্ত সল ধরা যায় এক্সেলেন্ট, এটা হচ্ছে বৃক্ষ। সেই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে আমাদের বলা রয়েছে, বলছেন বৃক্ষ যেন কাটিলে কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাঙয়, যেই যা মাঙয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ। কি কথা বোঝা গেল? একটা বৃক্ষকে কাটলে বলবে না, এই তুই আমাকে কাটছিস ডালটা আবার ফলগুলো নিচ্ছিস, তোর লজ্জা করে না? তাই তো, তাই তো বলবে, বুঝছি তুই আমার ফলগুলো নিচ্ছিস, অথচ এটাকে বাড়িয়ে দাও বাড়িয়ে দাও, হচ্ছে না, ফলগুলোকে নিচ্ছিস তুই, আমার গাছে ছায়াতে বসছিস, আমার বৃক্ষের ছায়াতে তুই বসছিস, যে বৃক্ষটাকে কাটছে তার গাছে ছায়াতে বসছে, কিন্তু বৃক্ষ তাকে বলবে না, বঞ্চিত করে, এই দূর আমাকে কাটছে আবার আমার ছায়া বসছে, মানুষ হলে তো বলবে। সেই জন্য ভগবান বলছেন যে বৃক্ষের দেখো কীরকম সহ্যগুণ, বৃক্ষ কোনো মতেই কাউকে কিছু বলবে না, প্রতিকার করবে না, যে যা চাইবে, যদি কাঠ চাই কাঠ নাও, ফল চাই ফল নাও, পাতা চাই পাতা, যা চাই তাই তুমি নিয়ে যাও, আমার পুষ্প নাও, সব কিছু নিয়ে যাও। একটা অপূর্ব দৃষ্টান্ত পাওয়া গেল, একটা অপূর্ব দৃষ্টান্ত পাওয়া গেল যে পরোপকার কাকে বলে, পরোপকার কাকে বলে। বৃক্ষকে, বৃক্ষকে চিন্তা করলে কৃষ্ণ বলছে এরাই দেখো, এরা সজ্জন ব্যক্তি, যেমন কিছু চাইলে সব সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, সুজনস্যেব। সজ্জন সজ্জন ব্যক্তিগণের কাছে যদি কাতরভাবে প্রার্থনা করা যায় আমার এরম অবস্থা আপনি দেবেন, নিয়ে যান দিয়ে দেবেন, তাতে নিজে যা কিছু বিপত্তি কষ্ট উপস্থিত সহ্য করবেন, ভাগবতে এরকম উদাহরণ অনেক আমরা দিয়েছি, রন্তিদেবের কথা আদি সব কিছু বলেছি। এখন আমরা আর একটা সুন্দর উদাহরণ দেখব, সাধু কাকে বলে অপূর্ব। সেখানে বলছেন আমাদের শরীরের মধ্যে জিহ্বা বলে একটা বস্তু আছে, আছে কি না? আমাদের শরীরের এই জিহ্বার গুণাবলী কেউ কিন্তু কোনোদিন লক্ষ্য করেনি। আমাদের যে জিহ্বা এর গুণাবলী কিন্তু কেউ কোনোদিন বিচার করে দেখেনি, কোনোদিন ভাবেনি যে জিহ্বাটা কে। বলে দেখো জিহ্বাটা গুণাবলী, জিহ্বাটা সবসময়তে, জিহ্বা সবসময়তে রসেতে সিক্ত হয়ে থাকে। বোঝা গেল কি বল? জিহ্বা সবসময় রসেতে সিক্ত হয়ে থাকে, রসময়। জিহ্বার মধ্যে যত তেল ঘি যা কিছু দেবে, কিন্তু জিহ্বাকে কোনোদিন তেল তেলে করতে পারবে না, করা যায়? যত চিকনা বস্তু মাখন ঘি জিতনা লপট চুপটকে খাও, কিন্তু জিহ্বাকে কোনোদিন চিকনা করতে পারবে না। জিহ্বার গুণাবলী কেউ খেয়াল করেছে কোনোদিন? সব দেহের যে কোনো জায়গায় ঘি তেল লাগাবে, আটকে থাকবে, কিন্তু জিহ্বার মধ্যে তেল ঘি যা লাগাবে যা খাবে, পরক্ষণে দেখবে নেই কোথায় গেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, অর্থাৎ সে কোনো ব্যাপারে লিপ্ত নয়, তুমি যাই লেপ। দ্বিতীয় কথা হলো, তোমাদের যখন কাউর দাঁতের ব্যথা হয়, দাঁতের ব্যথা হয়, দাঁতের যন্ত্রণা হয়, দাঁত নড়ে কষ্ট হয়, তখন কি করে? বলছেন জিহ্বা খালি ঘুরে ফিরে গিয়ে দাঁতের ওই জায়গাটা লাগে। জিহ্বা খালি ঘুরে ফিরে গিয়ে খালি ওই জায়গাটা এরকম করবে, ভাই কেমন আছো, দাঁতকে জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো তুমি, তাই তো? যে কোনো জায়গা দাঁতে জি কোথায় ব্যথা হলে জিভ ঘুরে ঘুরে থাকে, সে স্পর্শ করবে আর যেন মনে হচ্ছে ভাই কেমন আছো, ভালো আছো, জিজ্ঞাসা করছে। কিন্তু ওই ব্যাটা দুষ্ট দাঁত যদি জিহ্বার একটু এদিক ওদিক হয় কেটে দিয়ে রক্ত বার করে দেবে। তাহলে দেখো যত সাধু ব্যক্তি সবসময় দুষ্ট ব্যক্তির সঙ্গে ঘিরে থাকে, বোঝা গেল? যেমন 32 পাটি দাঁত আছে, দাঁতের মাঝখানে সবচেয়ে সাধু সেই জিহ্বা, সে ওদের মাঝখানে থাকে। ওকে কে ও যদি একটু এদিক ওদিক হয় দাঁত একবার সঙ্গে সঙ্গে কেটে রক্ত বার করে দেবে, কিন্তু জিহ্বা কোনোদিন কিন্তু ওদেরকে কিন্তু কিছু ক্ষতি করে না। বোঝা গেল কি বললাম? জিহ্বা জীবনে ওদের ক্ষতি করেনি, খালি উপকার করেছে, কিন্তু তথাপি একে ক্ষতি করছে। তাহলে দুজন ব্যক্তির মাঝখানে সাধু থাকলে পরে সে সাধুর মহিমাটা বেশি প্রকাশিত হয়। আমি যদি নির্জনে চলে যাই তাহলে কে জানবে গাছপালা আছে, আমি কৃষ্ণ ভজন করলাম। কিন্তু আজ আমি যদি হাজার লোকের সম্মুখে হরিকথা, কখনো কেউ নেই ভগবানকে শোনাচ্ছি, কখনো হাজার হাজার লোক তাদের সম্মুখে, কিন্তু এই বলার ফলে তারা তাদের মাঝখানে আমি রয়েছি, কেউ অনেক ঘাত প্রতিঘাত আমাকে সহ্য করতে হচ্ছে, তাই বলে আমি তো তাদের ক্ষতি করতে পারবো না, পারবো? তারা আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, আমি কিন্তু ক্ষতি করতে পারবো না। আর যদি পারি তাহলে আমার দ্বারা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনা সম্ভব। যাই হোক, এবার ছাড়ো, আলোচনা করতে করতে আমরা এখানে দেখলাম কৃষ্ণ এবং বলরাম, খুব তাড়াতাড়ি আলোচনা করব, অনেক ব্যাখ্যা করা উচিত আমার, কিন্তু কি করি। কৃষ্ণ বলরামকে নিয়ে এই গোপবালকগণ বৃন্দাবনে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ গোপবালকগণ বলছেন, কৃষ্ণ প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, বাড়ি থেকে তো কিছু আনা হয়নি, এটা কিছু ক্ষুধা শান্তির কিছু ব্যবস্থা করবে? কৃষ্ণকে বলছেন, বড় ক্ষুধা পেয়ে গেছে, কি করা যায় বলো তো, সব গোপবালক ভগবানের ইচ্ছায়। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, এক কাজ করো, এই কিছু দূরে এখানে ব্রাহ্মণরা, যাজ্ঞিক ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তো সেই ওখানে যাও, গিয়ে তাদেরকে আমার নাম করে বলবে কৃষ্ণ এবং বলরাম এসছে, তো কিছু আপনাদের যজ্ঞের সেসব ভোগ লেগেছে, এইসব যদি দেন তাহলেও আমরা খেতে পারি, ভোজন করতে পারি। যা গিয়ে ব্রাহ্মণ যাজ্ঞিক পত্নীগণকে বল। তারা বললেন, তারা চাইলে দেবে? বললেন, হ্যাঁ দেবে, যাও। তারা যাওয়ার পর যাজ্ঞিক ব্রাহ্মণগণের সামনে যজ্ঞ হচ্ছে, সামনে ওম সোহা, ওম সোহা, কৃষ্ণায় সোহা, বাসুদেবায় সব বলছে। অথচ সেই কৃষ্ণ স্বয়ং লোক পাঠিয়ে দিয়েছে। সেই যখন এসে গোপবালকগণ গাছায় মাথায় গামছায় হাত জোর করে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনাদের চরণে দণ্ডবোধ জানাই, কিছু দূরে কৃষ্ণ বলরাম এসছেন, আমাদের অনেক সখারা আছে, আর যদি আপনারা কিছু এই প্রসাদ প্রসাদ কিছু দেন তাহলে আমাদের ভোজন করতে পারি। এই কথা প্রার্থনা বারবার প্রার্থনা করছে, আওরা তাকাচ্ছেই না। ও কোথা থেকে কে গোপবালক এসছে, ওই শোয়া শোয়া করেই যাচ্ছে, তাকাচ্ছেন না, কোনো কথাও বলল না, কোনো উত্তরও দিল না, কিছু না। গোপবালকগণ কাতরভাবে প্রার্থনা করার পর আবার শ্রীকৃষ্ণের কাছে ফেরত চলে গেল, আবার শ্রীকৃষ্ণের কাছে ফেরত চলে গেল। কৃষ্ণের কাছে ফেরত গিয়ে সেখানে বলছেন, সেখানে গিয়ে বলছেন, কৃষ্ণ আমরা তো গেলাম সেখানে, আমরা অন্ন আদি চাইলাম সেখানে তাদের কাছে প্রসাদ, কিন্তু তা তো কোনো কথাই বলল না, কোনো দিন তাকালো না, কোনো রকম কিছু করলো না। কৃষ্ণ মুচকি হাসছেন, কিন্তু তারা কিছু দিল না তোমাদের, না তাকালোই না। মানে মানুষের প্রবৃত্তিগুলো কেমন, কৃষ্ণ আমাদের সামনে তুলে ধরার জন্য এটা করলেন। তাদের অভিমান যে আমরা যাজ্ঞিক ব্রাহ্মণ, যজ্ঞ করছি, যজ্ঞের সময় কথা বলতে নেই, কোনো কথা বললেন না, প্রসাদ তো দিলেনই না, অথবা কার যজ্ঞ করছে তাই যে জিজ্ঞাসা করার, যজ্ঞটা কার করছিস, আরে সে তো দাঁড়িয়ে রয়েছে মাঠে, এমন মূর্খ দিল না, অবশ্য পরে আফসোস করবে। শেষে ভগবান বললেন, এক কাজ করো, তাদের কাছে আর যাওয়ার দরকার নেই। তা কোথায় যাও বলে, তাদের পত্নীগণের কাছে যাও, যজ্ঞশালার পাশে তাদের পত্নীগণ কাপড় চোপড় পরে বসে রয়েছে, যজ্ঞ দেখছে আর গৃহকর্ম করছে, ওইখানে গিয়ে বল। বলে, ওরা দেবে? বলে, হ্যাঁ ওরা অবশ্যই দেবে, এদের মতো কোনো কিছু হবে না। তাই তাহলে ঠিক আছে, যাই গিয়ে সেখানে গিয়ে সেই সেখানে সেই যজ্ঞ পত্নীগণ, যজ্ঞিক পত্নীগণকে গিয়ে সমস্ত নিবেদন করলেন যে এখানে কৃষ্ণ এসছেন অবিদূরে, খুব কাছাকাছি জঙ্গলে, সেখানে সবাই আমরা ক্ষুধার্ত, আপনারা যদি অন্ন ব্যঞ্জন দেন তাহলে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসছে শোনার সঙ্গে সঙ্গে পাগলিনীর মতো উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ কৃষ্ণ এসছে, যাকে দেখবার জন্য আমরা এত কাল ধরে অপেক্ষা করছি, কৃষ্ণ এসছেন। তারা সঙ্গে সঙ্গে কী করলেন, সমস্ত গয়নাগাটি পরে কাপড় চোপড় বসেছিলেন, সমস্ত থালা বাটিতে যত আছে প্রসাদ সব নিয়ে দৌড়াচ্ছেন সব। তাকে যজ্ঞিক পত্নী পতিগণ, এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, ইস ঘুরতা কোথায় যাচ্ছ, সব ছুটে চললেন একবারে আগে কৃষ্ণের কাছে, কোনো কথাই কেন, সোজা চলে গেলেন কোথায়, যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ কোথায় বলো, ওই ওই বনে আছে কৃষ্ণ। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, অপূর্ব ব্যাপার, সেখানে গিয়ে কি দেখছেন, কৃষ্ণ কানের মধ্যে দুটো ফুল গোঁজা, মাথার মধ্যে শিখিপিচ্ছ, পরনে পীতবাস আর বনমালা, অর্থাৎ আমি বলতে চাইছি পাঁচটা বিভিন্ন ফুলের বৈজন্তী মালা গাঁথা আছে। সেখানে যখনই যাচ্ছেন তখন দূর থেকে দেখছেন, শ্যামম হিরণ্য পরিধিম বনমাল্যবরহ ধাতু প্রবাল নট বেশ মনু ব্রতাংশে বিন্নস্ত হস্তমিতরেণ ধুনান আবজম কর্ণোত পলালোক কপোল মুখাব্জহাসম শ্যামম হিরণ্য পরিধিম বনমাল্যবরহ। বলছেন শ্যাম সুন্দর দাঁড়িয়ে রয়েছেন, যে রূপ আমি বর্ণনা করলাম, শ্যাম সুন্দরের রূপ কখনো বর্ণনা করা যায় না। আর একটা বন্ধুর কাঁধেতে এরকম হেলান দিয়েছেন, এরকমভাবে কাঁধে যেমন বন্ধুরা হেলান দেয়, আর দুটো পাকে এরকম জড়িয়ে যখন দাঁড়ান ত্রিভঙ্গ মুরারি, আর হাতে যে পদ্মটা আছে, হাতে পদ্ম আছে একটা, পদ্মটাকে এরকম ঘোরাচ্ছেন, যেমন চাবির রিং ঘোরায় লোকে, ওরকমভাবে পদ্মের ওই এটাকে বিন্নস্ত হস্তমিতরেণ ইতর অন্য হস্তের দ্বারা, এক হস্তের দ্বারা এরকম হেলান দিয়ে দিয়েছেন বাঁ হাতে, আর ডান হাতের দ্বারা এরকম পদ্ম ফুলটাকে এরকম ঘোরাচ্ছেন। কেন, তিনি হচ্ছেন নায়ক শ্রেষ্ঠ, আমি কালকে এসব আলোচনা করব। অনন্ত জগতের মধ্যে যদি নায়ক কাউকে বলা হয় সে হচ্ছে একজনই নায়ক আছেন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যদি কার নায়কত্ব হিরোশিপ যদি সিদ্ধ হয় তার একমাত্র কৃষ্ণ আর কাউ নয়। সেই জন্য অনন্ত ব্রহ্মাণ্ডে যে যেখানে আছে প্রত্যেকে যদি কৃষ্ণকেই নায়ক হিসেবে বুঝতে পারে তাহলে মধুর রসের আস্বাদন হবে, আর যদি না বুঝতে পারে তো হলো না। অন্য অন্য রস যদি আস্বাদন করতে পারে তো করুক, আর না করার থাকলে যেরম যেরম আছে তাই হোক। সেই জন্য বলছেন যখন এরকমভাবে দেখলেন এরকম পদ্মফুলের পদ্মটাকে ঘোরাচ্ছেন সেখানে কি হলো যে গোপিকাগণ দেখেই পাগল হয়ে গেছেন, এই সেই কৃষ্ণ যার কথা মালিনী, মালিনী মানে হচ্ছে বাগানের বাগানে ফুল তুলে খায়, সে গরিব ঘরের কন্যা, সে ফুল তুলতে আসে, ফুল তুলে নিয়ে কি করে যায় বাজারে দিয়ে দেয়। এই মালিনী এইভাবে জীবনযাপন করে, সেই মালিনীর মুখেতে কৃষ্ণের অপূর্ব গুণগাথা শুনেছিল কারা, যোগ্য পত্নীগণ, যাজ্ঞিক পত্নীগণ, যে যারা ছুটে গেল অন্নব্যঞ্জন নিয়ে তারা ওই মালিনীর মুখে কৃষ্ণের অপূর্ব সৌন্দর্যের কথা শুনেছেন কৃষ্ণের গুণাবলী। তাহলে মালিনী এদের গুরু হলো, যার মুখে কৃষ্ণ কথা শুনে আমার কৃষ্ণের প্রতি আকর্ষণ আসবে তাকে তো গুরু বলা, গুরু কাকে বলা, আমার মন তো দিল সব দিল আমি জড় জগতে পড়ে রইলাম তো কী হলো। তাহলে যার শ্রীমুখে হরিকথা শুনে, যার শ্রীমুখে এই ভগবানের অপ্রাকৃত গুণকথা শুনে আমার ভগবানের প্রতি আকর্ষণ আসবে আমি ছাড়তে পারবো না তাকে তো গুরু বলা হয়, গুরু তাই। তাহলে এখানে আমরা দেখলাম এই গোপীগণ কি করলেন, বুঝি এতদিনের যে কষ্ট ভেতরে একটা তাপ কৃষ্ণকে দেখবো দেখতে পারিনি, অন্তঃ প্রবেশ সুচিরম পরিরব্য তাপম প্রাজ্ঞম যথাভিমতয়ো বিজহুর নরেন্দ্র, বলছেন হে রাজন তারা প্রায়শ কৃষ্ণের উৎকর্ষ শ্রবণ করে কর্ণাভরণ ধারা শ্রীকৃষ্ণে আবিষ্ট চিত্ত হইয়াছিলেন, কি করে দেখব আর লোচন যদি চোখে পড়ে কৃষ্ণ তাহলে সেই চোখের দ্বারা চোখের যে দৃষ্টি এর দ্বারা কৃষ্ণকে ভেতরে ভেতরে হৃদয়ের ভেতরে নিয়ে নেব। যে দর্শনটা আমরা চোখে দেখি বাস্তবিক সে দর্শনটা হৃদয়তে হওয়া উচিত, তাই কি বুঝা গেল না, যে দর্শনটা আমরা চোখে দেখছি সেটা যদি হৃদয় দর্শন না হয় সেটা দর্শন হল না বাস্তব অপ্রাকৃতিক জগতে। কাজেই যা সম্মুখে দেখছি, যেমন ধ্রুব মহারাজ যা সম্মুখে দেখছেন তা হৃদয়ে দেখছেন, তাই তো। সেখানে বলছেন যে দীর্ঘকাল যাকে দেখবো বলে আশা করেছিলাম এখন নয়ন লোচন দ্বারা এই নয়নের রন্ধ দ্বারা ভেতরে প্রবেশ করে কৃষ্ণকে তো বাইরে আলিঙ্গন করতে পারছে না, তাহলে কৃষ্ণের সেই ছবিটাকে হৃদয়তে নিয়ে নিল, নিয়ে আলিঙ্গন করছে কৃষ্ণের ছবিটাকে ভেতরে নিল অন্তরে, বোঝা গেল কৃষ্ণের ছবিটাকে হৃদয়ের অন্তরে নিয়ে নিল, নিয়ে এবার আলিঙ্গন করে কৃষ্ণকে আদর করছে ভেতরে চোখ বুঝে, এতদিনের তাপ এতদিনের কষ্ট এই সমস্ত দূরীকরণ করছেন। যখন গোপিকাগণ এসছেন এরকম খাওয়া দাওয়া এই যে আমাদের ব্রাহ্মণ যাজ্ঞিক পত্নীগণ, তখন তাদেরকে বলছেন আপনারা এখানে এলেন কেন, কী জন্য এলেন, আপনাদের তো প্রিয়জনরা রেগে যাবে, হে অবলাগণ আত্মাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রিয় ফলত তার সম্পর্কে প্রাণ বুদ্ধি মন দেহ কলত্র ইত্যাদি প্রিয় হয়, যে কথাটা আমি আগে বলেছিলাম আত্মা আছে বলে তাই আমাদের দেহ মন আমাদের যা কিছু আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্বন্ধ হয় কি মায়ের সঙ্গে ছেলের স্বামীর সঙ্গে স্ত্রী কী জন্য, আত্মা আছে বল, আত্মা বেরিয়ে গেলে সম্বন্ধ থাকবে না, সেই জন্য তার অপেক্ষা আর কে প্রিয় হতে পারে, তার অপেক্ষা তো প্রিয় আর কেউ নেই। এই অবলাগন এই তো হচ্ছে তত্ত্ববিজ্ঞান। তো যাই হোক এখন তোমাদের করতে হবে যে এখন ওই যে তারা যজ্ঞেতে বসে রয়েছে তোমাদের স্বামীগণ ওখানে ফিরে যেতে হবে, ওরা বলছে আমরা ফিরে যেতে পারবো না তো আমার তো স্বামীকে অপেক্ষা করে এসেছি, গেলেই তো মারধর করবে রেগে যাবে আমার তো আর যাবো না, আমরা পরম স্বামী কৃষ্ণকে পেয়ে গেছি, তোমাকে অনন্ত জগতের স্বামী একমাত্র একজনই। যত স্বামী স্ত্রী এসব কথাগুলো সব উপাধিক টাইটেল, বাস্তবিক আমাদের সবার স্বামী কিন্তু একমাত্র কৃষ্ণ। এই কথাটা মীরাবাইকে বাচ্চা বয়সে বলা হয়েছিল। বাচ্চা বয়সে যখনও একটা বিরাট জৌলুস, পাঞ্জাবি তো, পাঞ্জাবে বলা হয় জৌলুস, মানে একটা মিছিল যাচ্ছে বিরাট, বাজনা বাজিয়ে মশাল জ্বলছে, বরাত বরাত মানে ওই বরবউ যাচ্ছে, সেখানে মীরাবাই বাচ্চা ও এত বড় ঘোড়া গাড়ি সব যাচ্ছে হাতি ভাতি, ওকে কোলে নিয়ে ওর বাবা মা বন্ধু যারা আছে কাকা কাকি সব নিয়ে এসছে, ও দেখছে, দেখতে দেখতে ও দেখছে আর ওকে জিজ্ঞাসা করছে যে তোর স্বামী কী হবে বলতো, এই দেখ এখানে সব যাচ্ছে, এরা যাচ্ছে। ও বলছে আমার স্বামী কী হবে, তখন একজন গুরুজনকে বলে যে তোর স্বামী কৃষ্ণ হলে ভালো, সেই থেকে ওই ঢুকে গেছে মাথায় ছোট বয়সে। ওই জন্য কৃষ্ণই হচ্ছে আমাদের বাস্তবিক স্বামী, আর কেউ কিন্তু, এটা বিজ্ঞান ভিত্তিক কথা, এটা কোনো আমি কোনো গল্প করতে বলি, এটা কোনো ছেদ ফিলোসফি নয়, বাস্তবিক অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র কৃষ্ণই স্বামী। স্বামী তাকেই বলা যায়, স্বামী কথার যদি বাস্তবিক ব্যাখ্যা হয়, স্বামী কথার এইটি ব্যাখ্যা হয় যিনি আমাকে সমূহ মৃত্যুর থেকে বাঁচাতে পারবেন। কিন্তু আমাদের এই জাগতিক স্বামীগুলো যাদেরকে স্বামী বলে আমরা গ্রহণ করেছি, তারা কিঞ্চিত খেতে পড়তে দিতে পারে, তাও দেয় না, অনেক স্ত্রীকে তারিও দেয়, কিন্তু বাস্তবিকভাবে তা আমার মৃত্যু থেকে আমাকে বাঁচাতে পারবে না, পারবে কোনোদিন স্বামী কথার তো স্বামী সর্বতভাবে আমাকে রক্ষা করবে, তার নামই স্বামী। বিবাহ কথাটার মানে অ্যাকচুয়ালি যদি কাউকে বলা হয় বিবাহ কথাটার মানে কি বলে, তা তো জানি না, বিবাহ তো করে লোকে, করে তো, হ্যাঁ আমি যদি জিজ্ঞাসা বিবাহ কথাটার মানে কি, কে এখানে বিদ্বান আছে এখানে বলুক, বিবাহ কথাটা ভেঙে আমাকে বুঝিয়ে দিই বিবাহ কাকে বলে, একটা শব্দ কি, কেউ পারবে, কেউ পাচ্ছে না। আমি এই কদিন আগে পুরীতে এই একটা জায়গায় কথা বলতে বলতে বলছিলাম, এরা তো বিদেশিরা ম্যারেজ বলে, ম্যারেজ ওরা বলে ম্যারেজ, আমি বলে ম্যারেজ না মাইরেজ, মরিচিকা, ও বলে মহারাজ সো নাইস ডেফিনেশন, হ্যাঁ ঠিক, তুই বিচার করে দেখ ইউ আর ইন মাইরেজ, রেজে বলে ঠিকই বলেছে মহারাজ, ম্যারেজ না মাইরেজ। সেরকম বিবাহ কথাটার মানে হলো অ্যাকচুয়ালি, এদের তো মজা করে বললাম, বিবাহ কথার মানে হলো বিশেষ রূপে বহন করব তোমাকে, স্বামী বলছেন বিশেষ রূপে আমি তোমাকে বহন করব, অর্থাৎ তোমার যা কিছু শারীরিক এবং মানসিক সব কিছু, এমনকি ইমোশনাল এক্সচেঞ্জ না হলে ব্যালেন্সিং হবে না, বোঝা গেল না। স্ত্রী জাতির ইমোশন থাকে নেগেটিভ, পুরুষ জাতির ইমোশন থাকে পজিটিভ, এই দুটো চার্জ মিলিয়ে যদি নিউট্রালাইজ করা যায়, যেমন আমরা টাইট্রেশন করতাম অ্যাসিড এবং বেস, অ্যাসিডের সঙ্গে ক্ষার করতে করতে করতে নিউট্রাল এসে গেলে মহারাজ হয়ে গেছে। বিবাহ করার কিন্তু এইটাই উদ্দেশ্য, যদি কেউ বিবাহ করে নিজের জীবনেতে নিউট্রাল, নিজেকে নিউট্রালাইজ না করতে পারলো, তাহলে তার বিবাহ করাই উচিত ছিল না। যদি এখনও আমি অনেক সাধুকে বলি তো যদি আকর্ষণ থাকে এক্ষুনি ছাড়ো সব, শীঘ্রই বিয়ে কর, নাহলে কিন্তু মরবি, কোটি জন্মে কিন্তু ভগবানকে পাবি না, বিয়ে কর। আমি এই কথা বল, লোকে বলবে কেন, আমি তো তো দেখতে পাচ্ছি আমার কথা শুনছে না, যদি হরিকথা শুনতো তাহলে বোধহয় কেটে যাবে, হরিকথা শোনার কোনো মন নেই, আমি তো কিন্তু বিয়ে করতে হবে, কোনো কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চল, আমি তাহলে তোকে করতে, আজ না হলে কালকে করতে হবে, নাহলে গোপনে অত্যাচার করবি, সাধু থাকতে পারবি না। কথাগুলো সব বিজ্ঞান নীতি, যতই দেখে যাক যাই করুক, কিছু করার নেই। তাহলে প্রশ্ন হলো এই, এই হলো কথা। এখন এখানে যখন তাদেরকে বলা হচ্ছে, কৃষ্ণ প্রত্যঙ্গন বলছেন আমাদেরকে তুমি যেতে বলবে না, কেন বলছে আমাদেরকে আপনি যেতে বলতে পারেন না, কৃষ্ণ এই পত্নীগণ বলছেন, যাজ্ঞিক পত্নীগণ বলছেন, মৈবম বিভো অর্হতি ভবান গদিতম নিশংসম সত্যম কুরুস্ব নিগমম তব পাদ মূলম প্রাপ্তা বয়ম তুলসীদাম পদাবসৃষ্টম কেশৈর নিবোড়ু মতিলঙ্গ সমস্ত বন্ধন আমরা সমস্ত আত্মীয় পরিজনের সম্বন্ধ ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছি। আমরা এমনি আসিনি, আমাদেরকে স্বামীরা কত বাধা দিচ্ছিল, আমি ট্রেনে চলে এসেছি। এখন আপনি বলছেন চলে যাও, তোমাদের স্বামীরা অপেক্ষা করছে, যজ্ঞভোগ্য করছে, আহুতি দেবে, পত্নীদেরকে নিয়েই তো আহুতি দিতে হয়, শিগগিরই যাও, এখন গেলেই ঝগড়া লাগবে, আর যেতে পারবো না। মহিবম, আপনি এরকম নৃশংস কথা বলতে পারেন না, কেন আপনার আকর্ষণে আমরা এসেছি। তুলসী যেমন, তুলসী পত্র যেমন আপনার চরণের ধুলি পায়, লক্ষ্মী যেমন পায়, আমরা আপনার চরণের ধুলিতে সিক্ত হতে চাই, আমরা কৃপা প্রাপ্ত হতে চাই, আমাদেরকে এভাবে দাসী হতে চাই। আপনার পাদমূলে উপস্থিত হয়েছি, এখন এখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া কি করে আপনার কি ঠিক হয়, উচিত হয় বলুন। ভগবান বলছেন যে আমি জানি তোমরা চলে এসছো, কিন্তু তোমরা ফেরত যাও, আমি বলছি তোমাদের স্বামীগণ তোমাদেরকে আক্রমণ করবে না, না করবে না। আমি বলছি কেন, কৃষ্ণ তো ওদের হৃদয় বসে রয়েছে, এবার তাদেরকে জ্ঞান দিয়ে দিয়েছে। বলছেন দর্শনাথ, বলছেন শ্রবণাথ, দর্শনাথ, ধ্যানাথ, মই ভাবান ও কীর্তনাথ ন তথা সন্নিকর সেন প্রতিজাত তত গৃহান। আমি তোমাদেরকে ঘরে চলে যেতে বলছি এই কারণে, দেখো শ্রবণ করা, দর্শন করা, ধ্যান করা এবং আমার কথা কীর্তন ভালো করে মাইন্ড। ভগবান বলছেন তোমরা আমার কাছে যেতে চাইছো না, কিন্তু এই কথাটা জানো না যে আমার ধ্যান করা, আমার দর্শন করা, অন্তরে আমার কথা ধ্যান করা, আমার কথা অনুকীর্তন করা, এইরূপভাবে ভাব জন্মে নিকটে থাকলে, এইরূপ ভাব, এই যে আমার যে এইরূপ ভাব যদি থাকি, তাহলে আমার কাছে থেকে যতটা লাভবান হবে, দূরে থাকলেও কোনো অসুবিধা হবে না। কী বলছেন, শ্রবণাথ, দর্শনাথ, ধ্যানাথ, মহি ভাবান ও কীর্তনাথ ন তথা সন্নিকর সে ন প্রতিয়াত তত জ্ঞান। আমি তোমাদের ঘরে যেতে বলছি, কিন্তু আমার ইচ্ছাতে তোমাদের হৃদয়ে আমার এই রূপ, আমার এই চিন্তন, আমার এই ভাবনা সবসময় থাকবে। আর যদি থাকে তাহলে তোমরা চিন্তা করো, হৃদয়েতে যার চিন্তা করবে তার কাছেই তো তুমি রয়েছে, তাই কি না? অর্থাৎ আমার সম্মুখে দাঁড়িয়ে থাকলে, আমার সম্মুখে দাঁড়িয়ে থাকলে যতটা তুমি আমার গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্য এইসব শুনতে শুনতে যতটা আমার ভাবেতে নিমজ্জিত হতে পারবে, আমার সামনে থাকলে ততটা হবে না। দূরে যাও, দেখবে আমি ভেতরে আছি। কথাটা বোঝা গেল কি বললাম? মানুষের হৃদয়েতে যে ভাব থাকে, যে সঙ্গ হয়, সেটি বাস্তব সঙ্গ। মানুষ হৃদয়েতে পৃথিবী নিময় করে, হৃদয়েতে। এখানে ছেলেটা নেই, ছেলেটা রয়েছে অনেক দূরে, পড়তে পাঠিয়েছে বাঙ্গালোরে, তো মাটা কী করছে দিন রাত ছেলেটা চিন্তা করছে, তো ছেলেটা সঙ্গ হচ্ছে কি না? দিন রাত চিন্তা করছে ছেলেটা খেয়ে কোথায় হোটেলে হোস্টেলে কি খেতে দেবে ভালো করে, দিন রাত চিন্তা করছে না, বলছে এখন কি করছে। এই রকম ভাবে যখন সেখানে বলছেন নিরন্তর মানুষ যে চিন্তা করে সেই সঙ্গটাই তার হয়, যেটা গীতাতে বলেছেন ভগবান, যে যেরকম যেরকম ভাবনা তার মনে আসবে সেরকম তার মৃত্যুর সময় গতি হবে। বলা গেছে, বোঝা গেছে, সেই কথাটা মনে রাখতে হবে। কৃষ্ণ ঠিকই বলছেন যে বাইরের দৃষ্টিতে যদি আমি দূরে থাকি আর অন্তরে যদি আমার রূপটা, গুণটা, আমার লীলা, আমার কীর্তন তোমাদের লেগে থাকে, তাহলে কি আমি দূরে রইলাম? আমি তো কাছেই রইলাম। ভগবান বোঝাচ্ছেন তাহলে এক কাজ করো, তোমরা যাও, এখন যাও, না গেলে যজ্ঞটা পুরো হবে না। তখন তারা ভগবানের ইচ্ছায়, তোমাদের ইচ্ছা পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি হবে, যাও। যখন তারা ফিরে গেলেন, সত্যি সত্যি দেখেন সেই পত্নীগণ যখন থালা ফালা নিয়ে ফিরছে, তখন এই ব্রাহ্মণগণ তো গালাগাল দেওয়া দূরের কথা, সেখানে ধিক্কার দিচ্ছে নিজেদেরকে, আমাদেরকে ধিক্কার, হায় হায় হায় হায়, আমরা এত বড় যাজ্ঞিক ব্রাহ্মণ বলে নিজেকে অভিমান করি, নিজেরা আফসোস করছে। বলছে কি, দৃষ্টা স্ত্রীনাম ভবতি কৃষ্ণে ভক্তিম অলৌকিকিম, কৃষ্ণচরণে এই তাদের পত্নীগণের ভালোবাসা দেখে কৃষ্ণচরণে তাদের পত্নীগণের ভালোবাসাটাকে দেখে স্বামীগণ মাথায় হাত দিচ্ছেন, হায় হায় কি হলো, আমরা নাকি যজ্ঞ করতে বসেছিলাম, এই সেই যজ্ঞের যে মূল পুরুষ যজ্ঞ পুরুষ কৃষ্ণ সেই জঙ্গলেতে এসে সে ডাকলো আমাদের, আমাদেরকে দিতে বললো, আমরা শুনলাম না, এত বড় অভিমান আমাদের। দৃষ্টা স্ত্রী নাম ভবতি কৃষ্ণে ভক্তিম অলৌকিকিম আত্মানঞ্চ তয়া হীনম অনুতপ্ত্যা ব্যগার হয়ন, নিজেদেরকে ধিক্ষা দিতে ঘৃণা করতে আরম্ভ করল। ধিক জন্ম স্ত্রীবিদ বিদ্যাম ধিক ব্রতম ধিক বহুদ্গতাম ধিক কুলম ধিক ক্রিয়াধ্যাখ্যাম বিমুখা যেতু অধ্যক্ষ যে, আমরা পরাৎপর অখিলেশ্বরের বিমুখ, আমরা আমাদের জন্মেতে ধিক্কার, আমরা উঁচু কুলে জন্মেছি ব্রাহ্মণ কুলে, বলছেন ধিক জন্ম, আমাদের তিনটে জন্ম হচ্ছে, শুক্র অর্থাৎ শুক্র জন্ম হয় পিতার থেকে, শুক্র জন্ম হয়, তারপর সাবিত্রী, শুক্র সাবিত্রী যখন যজ্ঞ পৈতে দেওয়া হয় তখন একটা হয়, তারপর দীক্ষা, তিনটে জন্ম হয় মানুষের, কেউ জানতে পারে না এটা, মানে আমার তো একই শরীর রয়েছে বল না, বাস্তবিক এই যদি তিনটে ক্রিয়া সম্পন্ন হয়, শুক্র জন্ম যদি হয়ে থাকে বাস্তবিক, সেই শুক্র জন্মের পর তার সাবিত্রী জন্ম হবে, তারপর দৈক্ষিক জন্ম, আর দীক্ষা যদি এক পরম পুরুষের কাছ থেকে নেওয়া যায়, মহাপুরুষের কাছ থেকে কাতরভাবে সত্যি সত্যি, যে আমার জীবন অসহায় একমাত্র আপনি কৃপা করুন, ওই আমার নিতে হয় নিলাম, ওরকম নয়, দীক্ষা অনেকেই নেয়, ওসব কিছু হয় না, বাস্তবিক কোনো মহাপুরুষের থেকে নিতে হবে এবং কেঁদে কেঁদে নিতে হবে, আপনি আমাকে বাঁচাবেন কিনা বলুন, এরকমভাবে তখন সেই যে কৃষ্ণ যে মন্ত্র পাবে তার দ্বারা ভজন করতে করতে সে নিজেই অনুভব করবে তার শরীর মন কিরম পরিবর্তন হয়ে যাচ্ছে, নিজে নিজে অনুভব। তাহলে ধিক জন্ম স্ত্রীবিদ বিদ্বাম, আমাদের তিনটে জন্ম ধিক, ধিক ব্রতম আমরা যে ব্রত গ্রহণ করেছি এটা ধিক, ধিক বহুজ্ঞাতাম বহুজ্ঞাতাম আমি আমরা বহু জেনে গেছি, এরকম একটা আমাদের যে ভাব এটাতে ধিক্কার, ধিক কুলম আমরা যে উঁচু কুলে জন্মে যেটা ধিক্কার, আর আমাদের যে অনেক কিছু আমরা জেনে গেছি যাগযজ্ঞ করছি ক্রিয়াধ্যাখ্যাম, আমাদেরকে ধিক্কার কেন দিচ্ছি আমরা, নিজেদেরকে ধিক্কার কেন দিচ্ছি আমরা, বলে বিমুখা বিমুখা যেহেতু অধ্যক্ষ আছে, আমরা আসল বস্তুতে তো বিমুখ কৃষ্ণের প্রতি, সর্ববস্তুর মূলে তো কৃষ্ণ, তা তার প্রতি যখন বিমুখ আমাদের সব ধিক্কার, অহো এদের দেখো এদের কোনো, এই আমাদের স্ত্রীগণ গলায় খুব লাগছে, ভোল্টেজ তো ভালোই আছে, বলছেন অহো পশ্চত নারী নামপি কৃষ্ণে জগৎগুরু দুরন্ত ভাবম যো অবিধৎ মৃত্যু পাশাত গৃহাভিধান, এই নারীদের আমাদের স্ত্রীগণে দেখো জগৎগুরু কৃষ্ণে কৃষ্ণম বন্দে জগৎগুরুম, এই কৃষ্ণেতে ভাব দেখেছ কিরকম প্রীতি কিরম ভালোবাসা, এরকমই হওয়া উচিত, অহো পশ্চ পশ্চত দেখো দেখো দেখো আমাদের পত্নীগুণর কৃষ্ণে জগৎগুরু দুরন্ত ভাবম, কি দুরন্ত ভাব, কি ট্রিমেন্ডাস অ্যাফিনিটি অ্যাট্রাকশন কৃষ্ণের প্রতি ভালোবাসা, হায় হায় দুরন্ত ভাবম যো অবিধৎ মৃত্যু পাশান গৃহাবিধানাত, আমাদের গৃহ নামক আমাদের যে সকলের গৃহ নামক মৃত্যুর ফাঁদ আছে, বোঝা গেল না কথাটা, আমরা যেটাকে ঘরবাড়ি বলি সেটা আমাদের মৃত্যুর ফাঁদ, আমাদের মৃত্যুর ট্র্যাপ ফাঁদ, এই আমাদের আমাদের যে পত্নীগণ এই ফাঁদ থেকে বেরিয়ে গেছে, কৃষ্ণের চরণে ভালোবাসা হয়ে গেছে, আরও আফসোস করে কপালে হাত দিয়ে বলছেন না আসান দ্বিজ সংস্কারও ন নিবাস ও গুরৌপি, এদের তো কোনো সংস্কার হয়নি, এ তো স্ত্রী জাতি, এ তো কোনো সংস্কার হয়নি, এরা তো গুরুগৃহে গিয়ে ওরা তো গুরুগৃহে গিয়ে বসবাস করেনি, নিজেরাই বলছে আফসোস করে, বলছে এরা তো স্ত্রী জাতি, এদের তো কোনো দিন দ্বিজাতি সংস্কার হয়নি, এরা তো গুরুগৃহে গিয়ে আমাদের মতো ওই বেদপাঠাত করেনি, ন তপ তপস্যাও করেনি, বাড়িতে রয়েছে এরা, আমরা তপস্যা করেছি আত্মমীমাংসা অদ্বেদ বিধান তো এইসব পাঠ করে বিচার করে যে বুঝবো এটা ঠিক এটা তৎ আত্মমীমাংসা এদের জাগ্রত হয়নি, আত্মমীমাংসা ন তপ না আত্মমীমাংসা ন শৌচম, এদের শৌচাচারও জানা যা। শৌচাচার যদি শেখেন তাহলে বুঝবেন যে শৌচাচার কি বিষয়। এখনই এমন অবস্থা হয়ে গেছে আমার আমার শৌচাচার দেখে বলে এসব বাড়াবাড়ি করছে বলেন অনেকে, বুঝতে পারেন না সর্বনাশ। যে আমার গুরুপাদ পদ্মের শৌচাচার দেখলে তো তারা এরা বলতো পাগল বলতো, গুরু আমার গুরুমাকে পাগল বলে দিত। এখন এই পুরুষোত্তম মাসে যে ব্রত আমি করছি তার থেকে অনেক অন্যরকমভাবে আমি করি। এখানে তো কিছুই সেরকম ব্যবস্থা নেই, ওই জন্য আমি করতে পারছি না, হয় না, পরিস্থিতি নেই। পাঞ্জাবে যে ছিলাম সেখানে পর্যন্ত, সেখানে যে সব ছেলে ছিল ওরা দেখেছে, এরা বিশ্বাস করবে না, এরা দেখেনি তো আমাকে কোনোদিন সম্মুখে দেখেনি, ওরা ওখানে দেখেছে তাও ওরা ওরা বুঝবে। হ্যাঁ আমরা দেখেছি চোখের সামনে, চার পাঁচ ঘন্টা কথা বলার সঙ্গে সঙ্গে ওপরে গিয়ে সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাগবত পারণ শুরু হয়, ভাগবত পারণ চলছে গলা ফাটিয়ে, ভাগবত পারণ ওই মূল পাঠ, কত কথা নেই, মৌন ওখানে, এখানে কি মৌন থাকবো, কেউ কিছু কথাই বোঝে না, ইশারা করলো বোঝে না, লিখে দিল। তাই জন্য বলছেন এখানে নাসাম দ্বিজ সংস্কার ও নন ইবাস ও গ্রহ অপি, অবশ্য শৌচাচার পালন করা উচিত, নারীদের নামে তো ফল পাবেন না, করে দেখবেন। আমি শৌচাচার বললেও কেউ মানতে চাইছেন, কিন্তু শৌচাচার না করলে ফলই পাবেন, কিছু বোঝে না আমি কী করবো। নাসাম দ্বিজ সংস্কার ও নন ইবাস ও গ্রহ অপি, তারা তো গুরুতে গুরু গুরুগৃহে বাস করেনি, দ্বিজাতি সংস্কার হয়নি, ন তপ তপস্যাও করেনি, আত্মমীমাংসা নেই, শৌচম ন শৌচম ন ক্রিয়া শুভা, কোনো শুভাশুভ কর্ম এরাও তো সেগুলো করেনি, আর এদের তো শৌচকর্ম নেই। তথাপি বলছেন এইবারে এই শ্লোকটা মনে রাখতে হবে, তথাপি হি উত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরে স্বরে ভক্তির দীরা চ অস্মাকম সংস্কারাদি মতামপি, বলছেন তথাপি হি উত্তম শ্লোকে কৃষ্ণে যোগেশ্বরে স্বরে ভক্তির দীরা ন চ অস্মাকম সংস্কারাদি মতামপি। দেখো তথাপি এদের এইসব গুণ এইসব কিছু নেই, গুরু গিয়ে যায়নি, সংস্কার কিছু নেই, তথাপি এদের ভক্তি দেখেছ কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের কিরম দৃঢ় ভক্তি। কিন্তু আমরা তো সবই করেছি, আত্মমীমাংসা শৌচ আচার গুরুগৃহে গেছি, বেদ পাঠ করেছি, কত কিছু শিখেছি, যোগ্য করা শিখেছি, কিন্তু কাঁচকলা গ্রিন ব্যানানা কাঁচকলা। আমি ওই জন্য বিদেশিগুলোকে বলে যাওয়ার সময় আমার সঙ্গে কিছু গ্রিন ব্যানানা নিয়ে যাস, কাঁচকলা কিছুই নিতে পারলি না। এইভাবে দেখা গেল ব্রাহ্মণগণ কাঁদতে কাঁদতে বলছেন ভগবান আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি, আমরা অভিমান করেছি, সর্বনাশ করেছি আমাদের। নমস্তভ্যাম ভগবতে কৃষ্ণায়া কুণ্ঠ মেধসে জন্মায় মহিত ধিও ভ্রমামহ কর্ম বৎমসু, ভগবান নমস্তভ্যাম ভগবতে কৃষ্ণায়া কুণ্ঠ মেধসে, হে প্রভু তোমার চরণে আমাদের দণ্ডবত। বলছেন যার মায়ায় মুগ্ধ হয়ে আমরা কর্মমার্গে ভ্রমণ করছি, ভগবান আমরা যে কর্মমার্গে যোগ্য ভোগ্য আদি নিয়ে ব্যস্ত রয়েছি, ভক্তির কথা কিছুই ভাবতে পারলাম না এখনো পর্যন্ত, মরতে চললাম আমরা, ধিক্কার দিয়ে বলছেন যার মায়া মুগ্ধ হয়ে আমরা কর্মমার্গে ভ্রমণ করছি, সেই অলুপ্ত বিজ্ঞান ভগবান শ্রীকৃষ্ণকে আমরা নমস্কার করি। বলছেন নমস্তভ্যাম ভগবতে বাসুদেবায় মে বেধসে জন্মায় মহিত ধিও ভ্রমামহ কর্মবৎমসু, আমাদের এখনো ভক্তি বলে কিছুই হলো না, আমরা সেই একই অবস্থায় যাগযজ্ঞ করছি একটু এক ফোন। আর আমাদের পত্নীগুলো দেখো, আরে বাপ রে বাপ, ওদের চরণ ধুলো এখন আমাদের নেওয়া উচিত, ধিক্কার দিচ্ছে নিজে ধিক্কার, আমাদের কীরকম ভক্তি হয়েছে দেখো, ওদের কৃষ্ণ ছাড়া কিছু চেনে না, এরা তো কৃতকৃতার্থ হয়েছে, এদের চরণের ধুলি আমাদের মাথায় নেওয়া উচিত, ব্রাহ্মণগণ বলছে। কোনো মতে আমি টেনে টুনে করলাম, কোনো উপায় ছিল না, কারণ সময় অল্প, বিস্তৃত ব্যাখ্যা করা যাচ্ছে না, তারপর এইসব ডিস্টারবেন্স এগুলো, আমি যেখানে যেখানে কথা বলি সেখানে পিন ড্রপ সাইলেন্স, কোনো পিন পড়লে আওয়াজ, একটা বাচ্চাও যদি থাকে এতে কান্না করে না, চুপচাপ থাকে, আর মাইক থাকে অত্যন্ত সুপার, এমন থাকবে যে একটা টং করে আওয়াজ হলে এটা উঠে যাবে, নাহলে আমার গলায় কষ্ট হয়, এটা বোঝে না কিছু, আর কিছু না হলেও মাইকটা ভালো রাখতে হবে, তার ইকো অ্যাডজাস্টমেন্ট এগুলো সব ভালো থাকতে হয়, নাহলে হয় না, অত্যন্ত কষ্ট হয়, এরা বোঝে না উচ্চারণ করতে। যাই হোক, এখানে এই আপনারা চিরহরণ লীলা কিছু শুনলেন, এখন তারপর শুনলেন যে যাজ্ঞিক পত্নীগণের ওপর কিরম কৃপা হলো। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেসব পত্নীগণকে ব্রাহ্মণগণ ঘরেতে শিকল তুলে আটকে দিয়েছিলেন, তারা সমস্ত ধ্যানেতে বসে নিজের শরীর ছেড়ে দিয়ে চলে গেছেন কৃষ্ণের কাছে। এইরকম একটা অদ্ভুত কৃষ্ণের প্রতি ভালোবাসা, যেটা দিয়ে আমি আজকে সকালেও বলেছিলাম, আজকে আপনারা অনুভব করেননি, আস্তে আস্তে এগুলো অনুভব করাবো, যদি আপনাদের ইচ্ছা থাকে, কপাল ভালো থাকে, তার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দেবো আমি সকালে কী বলেছি, বিকেলে শুরুতে কী বলেছি, সব একটা একটা করে। এখন কৃষ্ণ বলরাম ছোটো ছোটো বাচ্চা দুজন, তারা নন্দ উপানন্দ এদেরকে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কিসের জন্য এত ব্যস্ত হয়েছো, সব কী সব এত হয়েছই কেন, কী কী ব্যস্ত হয়েছো, কী কী যজ্ঞ হবে, পুজো হবে, তোমরা দেখছি সব ব্যস্ত হয়ে পড়েছ। কৃষ্ণ বলরাম বলছেন, কথ্যতাম মে পেতঃ কো অয়ম সম্ভ্রম বা উপগতঃ উপাগত, কথ্যতাম মে পেতঃ কো অয়ম সম্ভ্রম উপাগত, কিং ফলম কস্যচোদ্দেশ কেন বা সাধ্যতে মখঃ। এই যে যাগযজ্ঞ আপনারা হইচই করছেন, এত সব দুধ দই ঘি মাখন একেবারে হইচই পড়ে গেছে, বালক দূর বলছে, বাবা এগুলো কী সব ব্যস্ততা, আপনারা কী করবেন আমাদের কাছে বলুন না, দয়া করে বলো আমরা কি। তখন নন্দ উপানন্দ নন্দ মহারাজ বলছেন, দেখো বাবা পর্জন্য ওই যে স্বর্গের রাজা ইন্দ্র, এ তো বৃষ্টির দেবতা, তো ইনি বৃষ্টি দেন আমাদের, আর বৃষ্টি দিলে কি হয়, আমাদের খেতেতে ঘাস হয়, বড় বড় ফসল হয়, তারপরে গোবর্ধন আদি যেখানে সে যেই জায়গায় চাষবাস হয় না সেখানে ঘাস পাতা হবে, আর ঘাস পাতা হলে আমরা তো গৌমাতা আদি পালন করি, ওরা সবাই ঘাস খায়, তাহলে সুবিধা হবে ইন্দ্রকে, ওই জন্য প্রতি বছরই আমরা করি, তুমি তো ছোটো জানো না। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘাস তাম তাত মূর্তয়ো, মেঘ হচ্ছে তার মূর্তি, তে অভিবর্ষন্তি ভূতানাম প্রেরণম জীবনম পায়ঃ, জীবনের যেন আধার অমৃত দান করেন ইন্দ্র, বিশ্বদান করেন, আর বিশ্বদান করলে পরে সমস্ত লোকে দেখো কত উপকার হয়। তে অভিবর্ষন্তি ভূতানাম প্রেরণম, ভূত এই যে প্রাণীগণ আছেন তাদের কত আনন্দ হয় বলো, বৃষ্টি হলে পরে সমস্ত জীবের প্রাণ ফিরে পায়, জল পায়, বিভিন্ন জলাশয় জল হয়, মাছ সমস্ত, আর সমস্ত ক্ষেত্রগুলো এই ব্রজভূমি এই সমস্ত ফসলে লতা পাতায় সমস্ত ফল ফুলে ভর্তি হয়ে যায়, ওই জন্য বাবা আমরা ইন্দ্রকে পুজো করি। ত্বাম তাত বয়মান্যে চ বাম উচ্চ বলছেন, বাম উচাম পতিমীশ্বরম বলছে, ত্বং ত্বাত বয়ম অন্যে, বয়ম মান্যে আমরা মনে করি, চ ব্যামুঞ্চম পতিমীশ্বরম দ্রব্যই তদ রে তদ তদ রেতসা সিদ্ধৈর যজন্তে ক্রতুভীর নারাহা। আমরা এই জন্য ত্রিবর্গ যে ধর্ম অর্থ কাম এটাকে দহন করার জন্য সংসারিত আমরা, এই জন্য আমরা এটা করি, যজ্ঞ করি, এতে প্রতি বছর এরম করে থাকি। ভগবান ছোট্ট বয়সে এখন বিভিন্ন কথা বলতে আরম্ভ করলেন, কি বললেন এই কথাগুলো আমি ঠিক এই এর আগের কথা, যে এই শিলিগুড়িতে আগের কথা হয়েছিল কার্তিক মাসে, ঠিক গোবর্ধন পূজার দিন হয়েছিল, কাজেই সেই কথাতে আমি এগুলো বিস্তৃতভাবে বলেছি বলে এখানে খালি স্পর্শ করে যাব। প্রত্যেকটা সময় আমার হরিকথাতে ভাগবত কথাতে একটা বিশেষত্ব থাকবে, যে লীলাগুলো আগে বেশি বেশি বর্ণনা, এখন নতুন লীলাগুলো আবার বেশি, এগুলো বলা হয়েছে, কেউ না কেউ শুনে নিয়েছেন, শুনে নিতে পারবেন, তোলা রয়েছে, সেই জন্য এখানে অল্প করে বলবো, বিশেষভাবে বর্ণনা, ওখানে বিশেষ বর্ণনা হয়েছিল, অনেক ঘন্টা যাব। তাই বলছেন কর ভগবান বলছেন, ভগবান বলছেন, কর্ম না জায়তে জন্তু কর্মের নৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈবা বিপদ্যতে। পিতা এ আপনি কি বললেন, আমরা তো বেদের কর্ম নিয়ম নিয়ম অনুযায়ী জানি কর্মের দ্বারাই মানুষের জন্ম হয়, কর্মের দ্বারাই মানুষের পুনর্জন্ম, কর্মের দ্বারাই মানুষ সব কিছু ফল লাভ করে। কর্ম না জায়াতে জন্তু, কর্মের দ্বারাই তার জন্ম হয়, আবার কর্মের ফলেই তারা বিলীন হয়ে যায়, আবার মরে যায়, আবার জন্ম হয়। এই ছোট্ট বালক কৃষ্ণ বলরাম এই বাবাকে বোঝাচ্ছে, বড় বড় সব নন্দ উপানন্দ, বিশাল বয়স, উপানন্দের বয়স অনেক, অধীনন্দ উপানন্দ বিশাল, যে তো বাচ্চা, দেখো বাচ্চা কীরকম বোঝাচ্ছে, দেখো বেদান্তের সূত্র বলছে, যা বলছে সব বেদান্তের সূত্র, কিন্তু বাবার সামনে বেদান্তের সূত্র বলছেন ওই বাচ্চা, বলছেন সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মের নৈভাবি পদ্ধতি, কর্মের দ্বারাই তো বাবা সুখ দুঃখ কর্মফল পাওয়া যায়, তাই জন্য তো এত দান দক্ষিণার জন্য এত ব্যস্ত হয়ে পড়ে লোকে, তাই না? কেন পরে জন্মে সুখ হবে, কিন্তু বোঝে না দান দক্ষিণা দিয়ে কী করবে। যাই হোক, যদি নিঃস্বার্থভাবে দান হয় আর সেটা যদি সেবায় লেগে যায় ভগবানের, ফল হয় বিশাল ফল। এই জন্য বলছি যে ভগবান কৃষ্ণ বলছেন অস্তি চেত ঈশ্বর কশ্চিত ফল রূপাণি অকর্মণাম কর্তারম ভজতে সোপি নহি অকর্তুম প্রভুর হি স্ব। যদি তুমি বলেছো এখন এতক্ষণ ধরে ব্যাখ্যা করলে যে ইন্দ্র আমাদের উপকার করে, বৃষ্টি বৃষ্টি দেয়, জল ফল দেয়, আমরা ওই জন্য যাগযজ্ঞ করে তাকে অনেক উপহার দিই, ঘি দুধ মাখন অনেক কিছু বানিয়ে ইন্দ্রজাগ, ওটাই কি বলা হয় ইন্দ্রজাগ, ইন্দ্রজাগ করে আমরা উপহার দিই তাকে আর আমাদের সুবিধা হয়। কৃষ্ণ বলছেন এই আবার কী কথা, বিভিন্ন লোক তো কর্মের ফলে তো জন্মায় মরে, আবার কর্মের ফলে যে সুখ দুঃখ যা কিছু কর্মফলেতে আসে বেদে তাই বলেছে, আর যদি কোনো ঈশ্বর থেকে থাকে তাহলে সেখানে ইন্দ্র কী করতে পারে, ইন্দ্র তো কিছু করার নেই, ইন্দ্র কী করতে পারে, কর্মফলের ওপর ইন্দ্রের কোনো অধিকার নেই, কর ইন্দ্র একটা দেবতা। তখন নন্দ উপানন্দ মাথায় হাত দিয়ে বলছে এইটুকু বাচ্চা কিরম বোঝাচ্ছে কি ব্যাপার, অল্পের ওপর আমি বলে যাচ্ছি, বাবা যদি সত্যি কথা আমার মানো তাহলে পুজো করতে হলে এই গিরিরাজকে পুজো করতে হবে, বলছে না আমাকে পুজো করো, গিরিরাজ মানেই কৃষ্ণ, যদি পুজো করতে হয় বাবা তাহলে গিরিরাজকে পুজো করতে হয়, ঘুরিয়ে বলছে গিরিরাজ মানেই তো কৃষ্ণ, কৃষ্ণের স্বরূপ গিরিরাজ, বাবা যদি আমার কথা শোনো, যদি পুজোই করতে হয় তাহলে একমাত্র গিরিরাজকে পুজো করা উচিত, বলে কেন বাবা, অত কথায় কাজ নেই, শোনো এই যে গিরিরাজ রয়েছে, গিরিরাজ আছে বলেই তো গিরিরাজ এত উঁচু মেঘকে আকর্ষণ করে আসছে, মেঘ পর্বত মেঘকে আকর্ষণ করে সবাই জানে, আর দেখো এই গিরিরাজের পাহাড়ের উপরে আমরা কন্দমূল ঝর্ণা কত ফল ফুল কত কিছু পাচ্ছি, গৌচারণ করছি। বাবা নন্দ উপানন্দ বলে বাচ্চা তো ঠিকই বলেছে রে উপানন্দ, ওদের ভাই ভাই মতো কথা হচ্ছে, হ্যাঁ রে ঠিকই তো বলেছে বাচ্চাটা, তা কী করা যায়, বলে কৃষ্ণ অনেক কিছু করেছে আমরা, ছোটো বয়স আমাদের ছেলে কিন্তু বলছে ভালো ঠিকই, আর চল ঠিক আছে ঠিক আছে, আমরা এক ঠিক আছে বাবা তুমি যখন বলছো আমরা এখন ইন্দ্র পুজো তাহলে করবো না, আমরা তাহলে হ্যাঁ কাম টু দ্য পয়েন্ট, পুজো করতে হলে পরো কাকে, গিরিরাজকে, সব এবার কী করলো যত পিঠে পানা পুলি ঘি দুধ মানে সে হাজার হাজার বোঝবাসি, তাদের খাওয়া দেখলে মাকা ভাই এত সব রান্না করেছে, ডাল বাটি চুরমা করেছে ওদের স্পেশাল খাওয়া, ওদের স্পেশাল খাওয়াটার নাম হচ্ছে ডাল বাটি চুরমা, ডাল বাটি চুরমার নিমন্ত্রণ হলে ছুটবে একেবারে, সব কাজু কিশমিশ পেস্তা সব দিয়ে ওর মধ্যে সব পেশাই করবে মিশরি সব দিয়ে ওই রকম বা লাড্ডু বানাবে, আর চপচপে ঘি আসল ঘি দেশি ঘি, যেটা সিনারজিতে গেলে সিনারজি আছে নাথদ্বারে ওখানে গেলে দেখবে এরকম বড় বড় লাড্ডু ভোগ হয়, বড় বড় লাড্ডু ঘি মানে ওই, যদি ওটা একটু রেখে দেওয়া দু বছর পরে খুললেও ওর মধ্যে আসল ঘির গন্ধ, একটা বিরাট চৌবাচ্চা আছে ওর মধ্যে ঘি ঢালা হয়, চৌবাচ্চা বিশাল চৌবাচ্চা ট্যাঙ্কি, আমাদের জলের ট্যাঙ্কি থাকে বিশাল ট্যাঙ্কি এই ঘরের মধ্যে, এইখানে ঘি ঢালে আর ঘিতে এরম বালতি দিয়ে দিয়ে ঘি তুলবে আর লাড্ডু বানাবে গোপাল খাবে, সারা পৃথিবীতে চলে যায় লাড্ডু, বোঝা গেল কি বললাম। এরকম এখানে ইন্দ্র মহারাজকে বঞ্চনা করে এখন কি করলো, এখন গিরিরাজের পুজো শুরু হল, আচ্ছা, গিরিরাজের আর বিস্তৃত কথায় গেলাম না। সমস্ত এখন বিশালভাবে গিরিরাজের পুজো শুরু হলো। গিরিরাজকে একেবারে সে এত আদর করে পুজো হলো, কাপড় চোপড় যা, ধূপ দীপ মালা, ঘি মাখন, ছানা পরোটা যা যা এসেছিল, পুরি সব গিরিরাজ, গিরিরাজ, গিরিরাজ মহারাজ কি যায় বলে গিরিরাজ মহারাজকে ভোগ দিল। গিরিরাজ খুব খাও, খুব খাও, খুব খাও, গিরিরাজ খুব খাও, গিরিরাজকে বলছে। ওদের স্বভাব এরকম, বাবা এই যখনই ভালো মন্দ কোনো দিন কোনো জায়গায় নিমন্ত্রণ না পেয়ে বলে ওরা এই এই আমাদের কথা বলে, খুব খাও। গিরিরাজকে বলার সঙ্গে সঙ্গে দেখে আমাদের গোপাল আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, আর গোপালের মতো মুখটাই গিরিরাজে দেখতে পাচ্ছি, গোপালকেই দেখতে পাচ্ছি। গিরিরাজের মুখ খুলেছে, বিশাল আকৃতি মুখ, নিয়ে যা যা দিয়েছেন পিঠে পানা পুলি সব খাচ্ছে গোপাল। আর বলছে আর কী আছে নিয়ায়, আর কী আছে নিয়ায়, এরম ভাবে ডাকছে। গিরিরাজ স্বয়ং প্রকট হয়েছে, প্রকট হয়ে বলছে দেখ দেখ আমাদের আমাদের লালা এই যে কৃষ্ণের মতো মুখটা নয়, বলে তেরকমই মনে হচ্ছে কাছাকাছি, কেউ এটা ছোটো আর ওটা বড়ো দেখাচ্ছে, তাই চাইছে দে দে দে, যা যা চাইছে সব দিচ্ছে, ঘি দুধ মাখন যত চাইছে সব খাইয়ে দিল। ওরা আনন্দে আটখানা, রে গিরিরাজ মহারাজ প্রকট হয়ে গেছে, প্রকট হয়ে আমাদের খাওয়া খেলো। কৃষ্ণ ইঙ্গিত করেছে, দেখেছো তোমার ইন্দ্র এরকমভাবে খায়, বা ইন্দ্র আমাদের গিরিরাজ খেলো, দেখ কৃষ্ণই খাচ্ছে কিন্তু, গিরিরাজ কৃষ্ণের তো পেট ভরে না। হ্যাঁ, যেমন সার্বভৌম ভট্টাচার্যের ওখানে অদ্বৈত গোসাই আবার সার্বভৌম ভট্টাচার্য, এরা যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াতো, তখন মহাপ্রভু লজ্জায় বলতো এইসব খাওয়া যায়, সন্ন্যাসী আমি এগুলো কি খায়, আর তাও এত দিয়েছ, রাখো চালাকি, তুমি পুরীতে জগন্নাথ মন্দিরে 54 বার খাও, তাও হাজার হাজার সব ভাঁড়ে করে খাওয়া দিচ্ছে, তুমি সেখানে গপ গপ করে খাচ্ছ, আর এখানে এইটুকু অন্ন, তোমার নাম বিশ্বম্বর, আমি জানি চালাকি করো না, খাও শিগগিরি। এরকমভাবে তারা শাসন করতেন, অদ্বৈত গোসাই দিতেন, তার নাম বিশ্বম্বর। আমি সেদিনকে আলোচনা করেছিলাম না, যমুনার তীরে সে ব্রজবাসী যে মাঠা কলসি, এত বড় কলসি মাঠায় করে এসছে, এ বাবা মাঠা পিও গে, বাবা বলছে হ্যাঁ, মহাপ্রভুকে সন্ন্যাসী দেখেছে কাউকে পাইনি, বলছে এ বাবা মাঠা পিও গে, বলো হ্যাঁ খুব পিয়েঙ্গে, বলে লো পিও, তোমার বাস কে লোটা লোটা ফোটা হ্যাঁ কিছু লোটা ফোটা আছে, বলছে না কিছু নেই, বলতো ক্যাসে পিওগে, বা তুমি বলোগে তো পিয়ে লেগে, ক্যাসে পিওগে তুমি বলোগে তো পিয়ে লেগে, ও ঠিক আছে লো, যেই কলসিটা দিয়েছে মহাপ্রভু এরকম তুলে ধরলেন, ঢক ঢক ঢক ঢক ঢক ঢক করে পুরো কলসির একেবারে এত বড় কলসি থাকে, ও তো জানে না এটা কৃষ্ণ, অনন্ত ব্রহ্মাণ্ড যার মধ্যে অবস্থিত, সে বলছে দে মাখা গাঙটা খেয়ে, বলে আচ্ছা খরিদ্দার পেয়েছি আজকে, কোনো পয়সা পয়সা কিছু পেলাম না, বেকার হয়ে গেল। বাড়ি গিয়ে খুলে দেখে ওর মধ্যে হীরামণি মানিকটি এসে গেছে, তোর মাখন তোর মাঠা খেয়েছে, তোকে পয়সা দেয়নি কিন্তু কী দিয়েছে দেখ, হ্যাঁ ফলুলিও তাই, ফলুলিকেও হীরামণি মানিকটি দিয়ে দিয়েছে, ঝুড়িটা গিয়ে বাড়িতে নামিয়েছে, গিয়ে দেখে আরে এর মধ্যে কী করে মুক্তা হীরে মণি মানিকটি এসে গেল, ওর কৃষ্ণ দিয়ে দিয়েছে, যা এগুলো জঞ্জাল, এগুলো জঞ্জাল, গৃহস্থ ব্যক্তির কাছে খুব মূল্য, আরে হারিয়ে যাবে খোকা রেখে দে আংটিগুলো, সাধুগুরু বলছে না এটাকে জঞ্জাল মনে করে সত্যিকারের সাধু যদি, তাই জন্য বলছেন তারা পায়ে সাধু সব কিছু নিয়ে উপভোগ দিয়েছেন। এইবারে ইন্দ্রজাগ হওয়ার পর ইন্দ্রজাগ ছেড়ে দিয়ে, ইন্দ্রজাগকে ছেড়ে দিয়ে তারা গিরিরাজ গোবর্ধনের এরকম পূজা করাতে ইন্দ্র গেল রেগে, বলে অরি কোথাকার একটা ছোঁড়া কালকের ছেলে, গোয়ালার ছেলে নন্দের বেটা, ওই বেটা আমার পূজা বন্ধ করে দিল, আর এই মূর্খ গোয়ালাগুলো দেখো বেটা এদের বুদ্ধিও খারাপ, একটা বাচ্চার কথাতে আমার পূজো বন্ধ করে দিল, একটা বাচ্চার কথাতে আমার পূজাটাই যোগ্যটাই বন্ধ করে দিল, দাঁড়া দেখাচ্ছি মজা দেখাচ্ছি তোদের, বলে কি করলেন গালাগাল দিতে আরম্ভ করলেন কৃষ্ণকে, গালাগাল বলছেন বেটা এই একটা বাচ্চার বুদ্ধিতে এই ব্রজবাসীগুলোর মাথা, ওই যে গালাগাল দিচ্ছেন, কী গালাগাল দিচ্ছেন ইন্দ্র, গালাগাল দিচ্ছেন কৃষ্ণকে, বলছেন বাচালম বালিসম স্তব্ধম অজ্ঞম পণ্ডিত মানিনাম পান পণ্ডিত মানিনম কৃষ্ণম মর্তম উপাশ্রিত্য গোপামে চক্রুর অপ্রিয়ম। এ সামান্য একটা গোপবালক বাচ্চা ছেলে কৃষ্ণ, এর কথাতে তারা আমার সব কিছু আমাকে পূজা করতে সব বন্ধ করে দিল, ব্যাপারটা কি? বলছেন বাচালাম, প্রথম গালাগাল দিচ্ছেন বাচাল, প্রথম কি গালাগাল দিচ্ছেন, প্রথমেই গালাগাল দিচ্ছে বাচাল বেটা, আবার যে বালিশ বেটা, আস্তব্ধ অজ্ঞ পণ্ডিত মানিনম, এতগুলো গালাগাল দিল। আর যদি কৃষ্ণ কেরম গালাগাল দেয় কে সহ্য করতে পারে? যোগমায়া বলছেন গালাগাল দেয়নি, প্রশংসা করেছে, প্রশংসা করেছে, এই তো সামনে গালাগাল দেখছি। বলছে ও গালাগাল দিয়েছে, কিন্তু সরস্বতী, শুদ্ধা সরস্বতী এর মুখে প্রশংসা করেছে, যারা জানে তা জানে, তাই তো প্রশংসা করেছে না? কিরকম বাচাল বলল কেন? বাচাল কথাটা ব্যাখ্যা করেছে টিকাকার সুন্দর, বাচা আলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম, কি বাচা আলম করতি বেদ প্রবর্তকম ইতি বাচালম, বুঝে গেল? যে নিরন্তর শব্দব্রহ্মর বন্যা বইয়ে দিয়েছেন আর তার ফলেতে আমাদের বেদ আদি এসছে, তাই জন্য তাকে বাচাল বলা। বাচা করতি অলম, অলম মানে সব সময় যিনি বাক্য অপ্রাকৃতিক জগতে শব্দব্রহ্ম এসছে, বালিশ, হ্যাঁ, স্তব্ধ ইত্যাদি সমস্ত গালাগালের একটা করে অর্থ যদি বার করা যায়, সেগুলো সব করা আছে কার্তিক মাসে, আমি আর করে সময় দেব না, প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটাতে একটা করে মানে আসবে, এমন সুন্দর মানে লোকে হাসতে আরম্ভ করবে, এইরকম মানে ও তো দিচ্ছে গালাগাল। হ্যাঁ, স্তব্ধ যদি বলে, স্তব্ধ, স্তব্ধ কাকে বলে, স্তব্ধ কাকে বলে? যেমন আমরা দেখলাম স্তব্ধ মানে কোনো কাউকে কোনো কথাও বলে না, কিছুও না, দাঁড়িয়ে থাকে। যেমন আমরা দেখলাম ওই জড়ভরতের বাইরের দিকে মনে হচ্ছে স্তব্ধ, কৃষ্ণকে যদি কেউ স্তব্ধ বলে গালাগাল দেয় সেটা সত্য কথা। কেন বলে? কৃষ্ণের কোনো বন্দনার বন্দনীয় কেউ নাই, অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র কৃষ্ণই হচ্ছে কৃষ্ণম বন্দে জগৎগুরুম, তো কৃষ্ণের বন্দনীয় কেউ নাই, এই জন্য স্তব্ধ, চুপ করে থাকে, তাই তো? এরকম অনেক সুন্দর সুন্দর মানে। এখন ইন্দ্র ঠিক করে, আমি অল্পের উপর স্পর্শ করে যাচ্ছি, ইন্দ্র এবার প্ল্যান করে নিল, প্ল্যান প্রোগ্রাম, যে আমি পুরো ব্রজভূমিটাকে একবার ভাসিয়ে দেবো জলেতে, দাঁড়া বলে কি করলেন, যখন পৃথিবী প্রলয় হয়, পৃথিবী প্রলয়ের সময়, পৃথিবী প্রলয়ের সময় যখন যে মেঘগুলোকে ডাকে, সেই মেঘগুলোকে ডেকে এনেছেন, মেঘগুলো ডেকে এনে এখন এখানে বৃষ্টি হচ্ছে, বড় বড় হাতি শুয়ের মতো বৃষ্টি, বৃষ্টিতে প্রায় ব্রজবাসীরা প্রাণ যায়, হা কৃষ্ণ কৃষ্ণ কি করব, ইন্দ্র রেগে গেছে, তোকে বললাম না, তোকে বললাম না, তোকে আগেই বলেছি ইন্দ্রের পূজাটা করি আর তুই তো বারণ করলি, বলে কি হয়েছে, বলে এই বৃষ্টি ঝামেলা এইসব দিয়ে কে বাঁচাবো, বলে আমি বাঁচাবো, চলো চলো আমি বাঁচাচ্ছি, তুই বাঁচাবি, বলে হ্যাঁ আমি তো বাঁচাবো, কে বাঁচাবে, ও বৃষ্টি করছে করুক, ও জল আছে বৃষ্টি করছে করুক, আমার কাছে যা আছে আমি তাই করি। বৃন্দাবনের বৃন্দাবনে যমুনার তীরেতে একটা সেট ব্যক্তি এসছেন, মারোয়ারি ব্যক্তি, সে সে সাধুদেরকে কম্বল দান করছেন, কম্বল, সবাই তো সাধু নয়, সাধুর বেশে থাকে, একটা লোক একবার কম্বল নিয়ে গেছে এক ঘন্টা আগে, ও দেখছে সেটি এখনও বসে রয়েছে, কম্বল আছে, তো ঘুরে এসে আবার লাইন দিয়েছে কম্বল যেন পায়, সেটি চিনে ফেলেছে, এই তুই তো লেগে গিয়া, তুই তো নিয়ে গেছিস কম্বল আমার কাছে, ওই যে না আমি নিইনি, নিয়েছিস, সাধুর বেশে থাকে চচ্চিটা, যিনি কত রকম সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে, সেট বলছে হ্যাঁ নিয়েছে, ও বলছে আমি নিইনি, আর ওই মুনিমকে মুনিমকে বলছে নিয়েছে না, বলছে তাই তো মালিক মনে হচ্ছে নিয়েছে, ওকে কম্বল দেয়নি, ও তখন কী করছে, যমুনার ওই ঘাটের সামনে দাঁড়িয়ে ওখানে কম্বল দিচ্ছে, গালাগাল দিচ্ছে মালিককে, ওই যে কম্বল দিল না সেকেন্ড টাইম ওকে গালাগাল দিচ্ছে, আর সাধুগুলো বলছে মহারাজ আপকো গালি দে রা, আপনাকে গালি দিচ্ছে দেখুন, তখন মালিকটা হেসে যে বলছে মহারাজ হামারা পাস কম্বল হ্যায় তো হাম কম্বল দে রা হ্যায়, উসকে পাস গালি হ্যায় তো গালি দে রা হ্যায়, উসকে পাস কুছ নেই হ্যায়, ওর কাছে গালি আছে ও গালি দিচ্ছে, আমার কাছে কম্বল আছে, যার কাছে যা আছে সেই দেবে, তোমার ব্যবহারটাই তোমার পরিচয়, ওর কাছে কম্বল আছে আমার কাছে কম্বল আমি দিচ্ছি, ও গাল দিক না দিচ্ছে, তাতে কি হলো আমার। এইভাবে ইন্দ্র বৃষ্টি দিচ্ছে, দিক কতদিন দেবে, ওরা তো জানে না কৃষ্ণ, যদিও গর্গমণি বলে দিয়েছে নন্দ তোর ছোঁড়াটা, তোর ওই যে ছোঁড়া ছেলেটা নারায়ণের সমান গুণই, নারায়ণের সমান। তারপরে ইন্দুমহারাজ নন্দমহারাজ ভুলে গেছে, বুঝতে তো আমার ছেলে, আমার নারায়ণ কী করে হবে, আমার ছেলে তো। এই জন্য ঐশ্বর্য থাকলে পরে প্রেম আসে না, ঐশ্বর্য থাকলে পরে ভালোবাসাটা গাঢ় হয় না। কৃষ্ণ আমার ছেলে, বদমাইজি করবে কত কিছু, তবে সেটা প্রীতিটা বাড়ে, হয় না নাহলে। ওই জন্য দেখা যায় এই বৃষ্টি যখন দিচ্ছেন, সংকল্প করেছে ইন্দ্র যে বৃষ্টি দিয়ে আমি ব্রজভূমিটাকে একেবারে শেষ করে দেবো, ঝড় বৃষ্টি এই সব। কৃষ্ণ বললেন সব চলে এসো, গৌবাচন নিয়ে সব চলে এসো। এসে কী করলেন, আমাদের এঁঠা পেঠা গাম আছে, এঁঠা আর পেঠা, পেঠা হচ্ছে সেটা আমি পর্ব পরে বলবো, যখন রাসলীলা প্রসঙ্গে নারায়ণ রূপ ধারণ করে কৃষ্ণ ছিলেন, চারটে হাত ধারণ করেছিলেন রাধারানী আসার সঙ্গে, দুটো হাত ঢুকিয়ে নিয়েছেন, ঐশ্বর্য রাখতে পারলেন। এটাকে বলে পেঠা, পেঠা মানে পৈঠ, মানে প্রবেশ করে গেছে। এঁঠা হচ্ছে এরকমভাবে একটা কদম্ব বৃক্ষকে ব্রজবাসীদেরকে, ব্রজবাসী বালকদেরকে বলছে এই চল গোবর্ধনকে আজকে তুলবো আমি, বৃষ্টি হচ্ছে বা দু ছাড়, তুই কাল কি ছোঁড়া, হ্যাঁ কালকে ছেলে তুই গোবর্ধনকে তুলবি, হ্যাঁ বলছে হ্যাঁ আমি গোবর্ধনকে তুলবো, এদেরকে সব বাঁচাতে হবে, চল আমার সঙ্গে চল। বলে তোর কত সব জানে, আগুন পান করেছে সব দেখেছে, কালিয়া সব দেখেছে, তারপরেও বুদ্ধি না, আমার বন্ধু, যেমন অর্জুনের যা হয়েছিল বন্ধু আমার। তখন বলছি চল, বলছে তো শোন এই কদম বৃক্ষটাকে যদি তুই এরকমভাবে জড়িয়ে ধরে এরকম মোচড় দিতে পারিস এই মোটা বৃক্ষটাকে, তাহলে আমি মেনে নেবো তুই গোবর্ধন তুলতে পারিস। তখন কৃষ্ণ কী করলো, ওই বৃক্ষটাকে এরম ধুয়ে এরম মোচড় দিল, ওই মোচড় অবস্থা এখনও রয়েছে, ওই শুকনো ডালটা এখনও হয়েছে, ওটাকে বলে এঠা। সেইখানে ভেতরে গুফার মতো ঢুকে গিয়ে কৃষ্ণ কী করলেন, বাং অঙ্গুষ্ঠের এই করা এই আঙ্গুষ্ঠের নিয়ে গোবর্ধনকে এরম ভাবে তুললেন। গোবর্ধনকে যখন পুরো গোবর্ধনকে লাট্টুর মতো তুললেন, সেই সময় ব্রজবাসীগণ সব অবাক হয়ে গেল, তারা কী করলো, এই আমাদের ছোট্ট বালক গোপাল এ পারবে না একা, চল আমরাও ধরি। বলে কী গো, ওদের হাতে লাঠি থাকে, লাঠি থাকে, লাঠি দিয়ে বলছে এম ধরে রয়েছে, গোপালের মাথায় যদি পড়ে যায়, গোপাল তো একা পারবে না ছোট, তো ওদের এই ভাব। তা কেউ যদি বলে সাত দিন কৃষ্ণ ধরেছিল, সাত দিন সাত রাত, বলে কৃষ্ণ একা ধরেছিল, আমরা ধরিনি, আমরাও তো লাঠি দিয়ে এম ঠেকা দিয়েছিলাম, সে হেসে বলবে এরকম বাচ্চা ছেলের কথা কি মজা। কৃষ্ণ এরকমভাবে বাচ্চাটার প্রতি নজর গেলে হরিকথা শোনা হবে না, সেই জন্য বলছেন এইরকমভাবে যখন তুলে ধরল, সেই সময় কি হলো, সবাইকে বললেন গিরিরাজের তলায় চলে এসো, সমস্ত গৌ বাছুর সমস্ত নিয়ে ব্রজবাসীগণ সমস্ত গিরিরাজের তলায় আশ্রয় নিলেন। অজস্র বৃষ্টি হচ্ছে সাত দিন সাত রাত, ইন্দ্র ফেড আপ হয়ে গেলেন। ইন্দ্র বলছে যা বৃষ্টি করেছি পৃথিবী পুরো ডুবে যাওয়ার কথা, জলগুলোই বা গেল কোথায় রে বাবা, এই তো বুঝতে পারছি না, কোনো কিছুই হলো না, যা বৃষ্টি আমি দিয়েছি এতে পৃথিবী পুরো ডুবে যাওয়ার কথা, এখানে কোনো জল নেই কিছু নেই, শুকনো এরা রয়েছে, ব্যাপারটা কি। আরে তখন মাথা ঘুরে গেছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, গিয়ে গোবর্ধনকে ধরে রয়েছে এরমভাবে, তখন সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে এসে পায়ে ধরেছে, আমায় ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তুমি যে কৃষ্ণ, তুমি যে পরাত পরাকিলেশ্বর ভগবান, আমাকে ক্ষমা করো। বলে কাঁদতে কাঁদতে পায়ে পড়েছেন, সে পায়ে পড়ে মানে কান্না তার দেখলে দেখতে হয়, আবার চালাক আছে। ইন্দ্র ভাবলেন যদি আমি একা যাই তাহলে কৃষ্ণ বোধহয় রেগেও যেতে পারে, ওই জন্য কী করলেন, সুরভি গৌমাতাকে সামনে নিলেন, জানেন কৃষ্ণ গোমাতাকে খুব ভালোবাসে, কৃষ্ণ গোমাতা দেখলে মাথা নিচু করবে, ভালোবাসবে। হেন কিন্তু চালাকি করলেন, বললো আমি একা যাব না, সুরভি মাকে বললেন, সুরভি মাকে বললেন তোমাকে আগে যেতে হবে, বললো চলো যাই। সুরভি মা আগে গেলেন, সুরভি মা যেই কাছে গিয়ে কৃষ্ণের কাছে গেছেন, তখন মা মা বললে আদর করতে আরম্ভ করল। তারপরে এবার বেটা কৃষ্ণ, এইবার এর পেছনে কে এলো, ইন্দ্র। ইন্দ্র আসার পর একবারে মাথা নিচু করে পায়ে পড়ে আমাকে ক্ষমা করে দাও, অনেক কথা সেসব বিভিন্ন স্তব করতে আরম্ভ করলেন, বিভিন্ন স্তব করতে আরম্ভ করলেন। আর একটা সমস্যা দেখা দিল, ব্রজবাসীরা সমস্ত নন্দর উপর রেগে গেল, নন্দ কি ব্যাপার বলতো, সত্যি কথা তুই আমাদের কাছে লুকিয়ে যাচ্ছিস, তোর ছেলেটা এইটুকু একটা বাচ্চা, সে সাত দিন সাত রাত এত বড় গোবর্ধন ধরে রইল, তো কি ব্যাপারটা কি, হ্যাঁ এ কি বাচ্চা না কে ঠিক করে বল। নন্দ বলছে না আমি কি করব, তার যখন নামকরণ হয়েছিল তখন গর্গমুনি এসে বলে গেছিল এই নারায়ণের মতো শক্তি, এই নারায়ণ সাক্ষাৎ বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্তে, আর গুণ ও কর্মাণু রূপাণী তানি অহম বেদ নো জানাহা, এটা গর্গমুনি বলে গেছিল। তাই জন্য বলো গর্গমুনি বলে গেছিল তুই নামকরণ কোথায় করলি, আমাদের তো বলিসনি, নিমন্ত্রণ করিসনি, এই এখন ঝগড়া আরম্ভ হয়ে গেল, বজবাসীদের ঝগড়া, হ্যাঁ আমাদেরকে নিমন্ত্রণ না করে তুই নামকরণ করেছিস, বলে শোনো তো আগে কথাটা, নাম নিমন্ত্রণ কী করে করব, কংসের এরকম বিপদে ওই ছাড় তোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই আমাদের, আমাদের নিমন্ত্রণ করিসনি, নামকরণ করেছিস ভেতরে লুকিয়ে লুকিয়ে, বজবাসীদের মজার ঝগড়া। বাঙালদের যেমন ঝগড়া হয়, বাঙালদের ঝগড়া দেখি ঢাকায় বাঙালদের সব বাঙালদের ঝগড়া, তুই আমারে কস নাই কে, তুই আমারে কস নাই কে, তক বাড়ি জানবো না, সুন্দর বলবে সেই রকম বজবাসীদের দারুণ ঝগড়া, বজবাসীর ঝগড়া দেখবার মতো, ও একবারে নাক ফুলিয়ে বলবে, ও বলবে সুন্দর। এখানে এইভাবে যখন বলল বজবাসীদের হলো, এবার ইন্দ্র এসে পায়ে ধরছে, পায়ে ধরে বলছেন আমাকে ক্ষমা করো, অনেক স্তব, নমস্তভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সাত্ত্বতাম পতয়ে নমঃ, বলছেন স্বচ্ছন্দ উপাত্ত দেহায় বিশুদ্ধ জ্ঞান মূর্তয়ে সর্বস্মৈ সর্ববিজয় সর্বভূতাত্মনে নমঃ, সর্ব জগতে যা যা বস্তু ব্যক্তি সবের ভেতরে বীজ রূপে তো প্রভু তুমি রয়েছো, আমি তো মূর্খ আমি বুঝতে পারিনি, আমি তোমার চরণে আজ তুমি ক্ষমা করে দাও, আজকে যদি ক্ষমা না করন, বলছেন বলছেন প্রভু আমি কি করো, খন্তুম প্রভো অথারহসি মুরচেতস মৈবম পুনর পুনর্ভূর মনমতি ঋষি মে অসতি, আজ যদি তুমি দয়া করে ক্ষমা না করো তার কোনো গতি নেই, তোমাকে ক্ষমা করতেই হবে, খন্তুম প্রভো অথ অর্হসি, সেই জন্য বলছি তোমাকে ক্ষমা করতেই হবে, আর মূঢ় চেতসি আমি তো মূর্খ, আমি তো জানি না, আমি জ্ঞানী মনে করি নিজেকে, অনেক অভিমান আমার, হ্যাঁ আমার যেন কোনো দিন জীবনে এরকম ধরনের আর অভিমান না হয়, সেই জন্য আমাদের আমার যেন কোনো দিন জীবনে আর এরকম অভিমান না হয়, এই শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও, এইভাবে নমস্তভ্যাম ভগবতে পুরুষায় মহাত্মা, এইভাবে কথা করতে করতে তখন ভগবান বলছে শোনো, ভগবান একটু গম্ভীরভাবে বলছেন বাচ্চা, কিন্তু তার গাম্ভীর্য থেকে অবাক, বাবা বসে রয়েছেন। ইন্দ্র এবার কী করছেন, প্রথমেই কৃষ্ণ বলছেন শোনো, মামই সহ্য মাম ঐশ্বর্য শ্রীমাদন্ধ দণ্ড পানিম না পশ্বতি ত্বম ভ্রংস্বামী সম্পদ ভো যস্য চেচ্ছামি অনুগ্রহম, ইন্দ্র শোনো, যাদের ঐশ্বর্য মতেতে অভিমান চলে আসে, যাদের অনেক টাকা পয়সা অনেক ধন দৌলত হয়ে যায়, তাদের যখন অভিমান আসে, আমার যদি ইচ্ছা হয় তাদের কৃপা করবো, তাদের থেকে ধন দৌলত সব কেড়ে নেবো, বিক্রি বানিয়ে দেবো, বোঝা গেল, মামই সহ্য শ্রীমদান্ধ দণ্ড পানি না, আমি যে দণ্ড পানি, আমি যে একচ্ছত্ব অধিপতি, হ্যাঁ ঈশ্বর পরম কৃষ্ণ আমাকে কেউ মানে না, তখন যখনই পয়সা চলে আসে অভিমান চলে আসে, মামই সহ্য শ্রীমদান্ধ দণ্ড পানিম না পশ্বতি, শ্রীমদ অন্ধ আমি যে বলেছিলাম যাদের এই লক্ষ্মী যাদের উপর বসবে তারা পেঁচা হয়ে যায়, বলেছিলাম আগে সেই ব্যাখ্যা, শ্রীমদান্ধ শ্রীমদে অন্ধ হয়ে যায়, লক্ষ্মী যার উপর বসবে সে পেঁচা হয়ে যাবে, সে সাধুগুরু বসে মূল্য জানবে না কিছু জানবে, অপমান করবে, ধন বলে সে উঁচে উপরে উঠবে সে চিন্তাই করতে পারবে না যে আমার কী মূল্য, আজকে ভগবান দুটো পয়সা দিয়েছে আমার কোনো মূল্য আছে এটা ভাবতে পারবে, পারবে নেই, সেই জন্য বলছে মামাই বলছেন মামাই সর্য শ্রীমদান্ধ দণ্ড পানি নবস্বতী, আমি যে দণ্ড আমি দণ্ডদাতা যে একমাত্র একচ্ছত্ব প্রভু আমাকে দেখতে পায় না, আর তাকে ত্বং ভ্রংস্বামী সম্পদ ভো যস্য চেচ্ছামি অনুগ্রহম, যাতে অনুগ্রহ করব বলে মনে করি তাকে আমি সম্পদ থেকে একেবারে হাটিয়ে দিয়ে বিকিরি বানিয়ে যা গম্মতাম শক্রু ভদ্রম্ব ক্রিয়তাম মে অনুশাসনম, হে ইন্দ্র যাও তোমার মঙ্গল হোক, আমার অনুশাসনটাকে মেনে চলবে। গুরু বৈষ্ণবের অনুশাসন যারা মানে না তাদেরকে প্রভুপাদ বলেছেন পশু। এইসব কথা কালকে আমি আলোচনা করি, কেউ মনে করছি ছেলে খেলা, ভজনটাকে মনে করি ছেলে খেলা, ভজনটাকে মনে ছেলে খেলা, জানে না গুরু বৈষ্ণবকে নিয়ে মানে আগুন নিয়ে খেলা, আগুন জ্বলন্ত আগুনে পুড়ে শেষ হয়ে যায়, আধ্যাত্মিক জীবন পুড়ে শেষ হয়ে যায়, এত বীভৎস। বলছেন আনুগত্যহীন জীবন কি, এসব প্রভুপাদ কালকে আমি আলোচনা করব। বলছেন গম্মতাম শক্রু ভদ্রম্ব ক্রিয়তাম মে অনুশাসনম, স্থিরতাম স অধিকারীষু যুক্তৈব স্তম্ভ বর্জিতই, তুমি তো আর ইন্দ্রপদে থাকো ক্ষতি নেই, কিন্তু দম্ভ অহংকার সব ছেড়ে দিয়ে থাকো। বলছেন স্থিরতাম স অধিকারীষু, তুমি তোমার নিজের অধিকারিতে থাকো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সমস্ত দম্ভ অহংকার এগুলো ছেড়ে দিয়ে বিনম্রভাবে আমার আনুগত্য করে তুমি থাকো, জেনে রেখো অসুবিধা হয়ে যাবে, যাও। ইন্দ্র বলে প্রভু তুমি যে আমার ওর প্রসন্ন হয়েছে কী করে বুঝব, এই জন্য কি করলেন ইন্দ্র, কি করলেন ইন্দ্র, প্রচুর জল আকাশগঙ্গার জল, আকাশগঙ্গা ঐরাবত হস্তিকে ডাকলেন, আকাশগঙ্গা থেকে জল নিয়ে এলেন, এসে হাতি এবার শুঁড়েতে ফোয়ারা দিয়ে স্নান করাচ্ছেন, কৃষ্ণকে অভিষেক করলেন, সুরভি গৌমাতার দুধ ঘি, হ্যাঁ কী কী পঞ্চগব্য, কী কী পঞ্চগব্য, কী কী দুধ ঘি, হ্যাঁ মাখন, হ্যাঁ হ্যাঁ এইসব দিয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন, স্নান করিয়ে পায়েতে সাষ্টাঙ্গ পড়লেন, সেই যে আকাশগঙ্গা জল দিয়ে, এই যে আকাশগঙ্গা জল দিয়ে কৃষ্ণকে স্নান করিয়েছিলেন, ওই জল, ওই জল এখন গোবিন্দকুণ্ড রূপে পরিণত হয়েছে, বোঝা গেল, যেটা বর্তমানে গোবিন্দকুণ্ড বলি সেটা যে গিরিরাজ মহারাজ যে আছেন তার নিকটে কৃষ্ণকে ইন্দ্র আকাশগঙ্গার জল সমস্ত তীর্থ সপ্ত সমুদ্রের জল এনেছিলেন, ওই রাবতকে পাঠিয়ে দিয়েছিলেন সব নিয়ে আসো, এবার ফোয়ারা ওই রাবত এবার এরকম সুঁড়ের দ্বারা স্নান করাচ্ছেন, স্নান করিয়ে ভগবানকে কাতর ভয়ে মালা ধূপ দীপ দিয়ে দণ্ডবোধ করে তারপর কৃষ্ণ বিদায় দিলেন। এখানে একটা অত্যন্ত গোপন সিদ্ধান্ত আলোচনা না করলেই নয়, সেটা হলো এই যে ইন্দ্রের, এই যে ইন্দ্রের ওপর খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে গেছে, বুঝে গেল, ব্রহ্মার ওপর কিন্তু কৃষ্ণ এত তাড়াতাড়ি সন্তুষ্ট হন না, ইন্দ্র অল্প স্তব করেছে, ব্রহ্মা একটা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ব্রহ্মা অনেক স্তব করেছিল, ব্রহ্মার ওপর অনেক দেরিতে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু ইন্দ্রের উপর তাতেই সন্তুষ্ট হলেন, কারণটা কি, কারণটা কি, কী সিদ্ধান্ত, বলে সিদ্ধান্ত এই যে ব্রজবাসীগণকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ নিজজনকে ব্রহ্মা নিয়ে যাওয়ার জন্য বিরহ যন্ত্রণায় ব্রহ্মা ওপর রাগ করেছিলেন, কিন্তু সমস্ত ব্রজবাসীগণের মনের অভীষ্টটা ইন্দ্রের এই বদমাইশি করাতে কৃষ্ণের ব্রজবাসীগণের মনের অভীষ্ট পূরণ হয়েছিল। বলে কেমনভাবে, বললে সমস্ত ব্রজবাসীগণ কল্পনা করেছিলেন এমন দিন কি আমাদের জীবনে হবে কৃষ্ণকে অনুক্ষণ আমরা দর্শন করব, অনুক্ষণ অনবরত দর্শন করব, এখন তো কৃষ্ণ কীভাবে সকালবেলা ওঠে গৌশালায় যায় তারপর আবার চলে যায় জঙ্গলে আমরা দেখতে পাই না, আবার কখন আসে না আসে, এমন এমন একটা ব্যবস্থা ভগবান যদি করে যে সর্বক্ষণকালে কৃষ্ণকে দেখব, এরম ব্যবস্থা করবে ভগবান কোনো দিন? কৃষ্ণ মুচকিয়ে দেবে বলছে আমি তো ভগবান করব, দাঁড়া করব। এখন ইন্দ্র যখন সাত দিন সাত রাত এরকম বৃষ্টি দিল তখন তার ফলে কি হলো, এই অনর্গল এই সাত দিন সাত রাত বৃষ্টি দেওয়ার ফলেতে একটা সুবিধে হয়ে গেল, ব্রজবাসীরা দিন রাত দেখছে এরকম ধারণ করে রয়েছে, সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে দর্শন করছে দিন রাত, ডে অ্যান্ড নাইট নন স্টপ দর্শন করছে। আর একটা গুপ্ত উদ্দেশ্য এটা এখানে আমি বলতে পারবো না, রাধারানীর ওপর কৃপা করে এটা করেছিলেন, এটা আপনাদের বলবার নয়। এইরকমভাবে ভগবান গুপ্তভাবে ইন্দ্রকেও কৃপা করলেন, ব্রজবাসীদের কৃপা। এক কাজে ভগবান অনেক কাজ করেন। যাই হোক, এখন আলোচনা প্রসঙ্গে আমরা দেখছি যে এখানে যে ব্রজবাসীগণ একাদশী তিথিতে নন্দ মহারাজ আদি সব উপবাস করেছেন। রাত্রির বেলা, অনেক রাত্রে, তখন একটা দেড়টা দুটো হবে না তিনটে, সেই সময় নন্দ মহারাজ সময় বুঝতে না পেরে যমুনায় গেছেন স্নান করতে। ভেবেছেন ভোর হয়ে যাবে একটু পরে, সময় বুঝতে পারেন, সেই জায়গাটা এখনও রয়েছে সেখানে। নন্দ মহারাজ গেছেন যমুনায় স্নান করে, কাউকে কিছু না বলে বলে যাই গঙ্গা যমুনাতে স্নানটা করে আসি, একাদশী তো কালকে গেছে, আজকে দ্বাদশী। গিয়ে উমা যেই জলেতে নেবেছেন দণ্ডবোধ করে, নেবে পা টেনে খেয়ে নিয়ে চলে গেছে। কৃষ্ণ বাঁচা বাঁচা বাঁচা, কৃষ্ণ লালা বাঁচা বলে চিৎকার করছে। এই হইচই শুনে কৃষ্ণ বলে কি, গিয়ে দেখে বাবাকে কে বরুণের অনুচররা টেনে নিয়ে চলে গেছে। কোথায়? বা বরুণ লোকে নিয়ে গেছে। বরুণ লোকে নিয়ে যাওয়ার পর সেখানে যত্ন করে নন্দ মহারাজকে বসিয়ে রেখেছে, বলে আমাকে ছেড়ে দাও। বলে ছেড়বো না, এখানে বসুন, ঠিক ব্যবস্থা হবে। এখন কৃষ্ণ যেই খবর পেয়েছেন যে বরুণের দূত নিয়ে গেছে অসময় চান করার জন্য, তখন কৃষ্ণ কী করলেন, সেই বরুণ লোকে চলে গেলেন। বরুণ লোকে যাওয়ার সঙ্গে সঙ্গে বরুণেকে লাফিয়ে উঠেছি সিংহাসন থেকে, লাফিয়ে উঠে দণ্ডবোধ করে পূজা করে, হে পিতৃবৎসল, হে প্রভু, আপনি এসছেন, আপনার পিতাকে নিয়ে যান, আমি তো ইচ্ছে করে এনেছি, আপনাকে একটু কৃপা নেবো বলে আপনার কাছ থেকে, আপনি তো এমনি আসবেন না, এই জন্য আপনাকে কৃপা পাওয়ার জন্য আমি এনেছি, আপনি এখন নিয়ে যান আপনার পিতাকে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে ধূপ দীপ মালা, সে মানে এত রত্ন, মানে প্রচুর রত্নের মালা মুক্ত, এইসব দিয়ে বরুণদেব পাড়ি। যখন বাবাকে নিয়ে বরুণ লোক থেকে ইন্দ্র এবার ব্রজবাসীদের কাছে এসছে, এই লালা কাঁ সে আ গায়, মানে কোথা থেকে এসছে লালা, তার গায়ে এরকম গন্ধ বেরোচ্ছে সুন্দর সেন্টের, তারপর ফুলের মালা, কোথায় গেছিলি? বলছে আমার বরুণ লেগে গেছিলাম। হত, বরুণ লেগে গেছে বেটা, বিশ্বাসই করে না। বলে হ্যাঁ, এই বরুণ লোক থেকে দিয়েছে আমাকে এগুলো। ব্রজবাসীরা মালা পরার অত্যন্ত শৌখিন, ব্রজবাসীরা এত মালা পছন্দ করে, কেউ যাতে মালা দেয় না তাদের কি আনন্দ। বিশেষ করে তারা গ্রাম থেকে আসে, গ্রাম থেকে এসে বিহারীজির মন্দির নাম করা ওখানে যায়, বিহারীজির মন্দিরে প্রথমে মালা কিনবে, দামি মালা, গোলাপের মালা কিংবা পদ্মের মালা কিনে কি করবে, মালাটা কিনলো, কিনে ওরা চিন্তা করে পূজারীর কাছে যদি দিয়ে দিই মালাটা, মালাটা নিয়ে কোথায় একা কোথায় ফেলে দেবে, ভগবানকে দিয়ে ফেলে দেবে। তো এখন গ্রামে যদি ফিরে যায়, কেউ বলবে তুই বৃন্দাবন থেকে এসছিস, কী প্রমাণ আছে, তোর গলায় মালাই নেই। ব্রজবাসীদের নিয়ম হলো কেউ বৃন্দাবন থেকে ঘুরে এসছে, এর একটাই প্রমাণ গলায় মালা থাকবে, মালা না থাকলে কেউ বিশ্বাসই করবে। ওরা কি করে, মালাটা কেনার পর গিয়ে ভেতরে যায়, পূজারির হাতে দেয় না, মালাটাকে এরকমভাবে দেখায়, যায় বিহারী জি কি আমরা দেখিয়ে দেয়, হ্যাঁ করে এরকম মালাটা দেখিয়ে, মালাটা দেখিয়ে সঙ্গে সঙ্গে মালাটা দেখিয়ে নিজে পড়ে নেয়। কৃষ্ণকে এরম দেখাবে, হ্যাঁ এসে এরম দেখিয়ে, এরকম দেখিয়ে জয়কার দেবে, আগে একটা কৃষ্ণের বড় জয়কার দেবে, বলো নন্দা কি লালা কি যায়, বলে এরকম মালাটা দেখাবে, নে বলে এই মালাটা নিজে পড়ে নেবে, আপ ঠিক হ্যাঁ এইবার ঠিক আছে, কেন মালাটা আমার রয়ে যাবে, এই গ্রামে গেলে দেখবে, দেখে তো বৃন্দাবন সে আয় এর প্রমাণ, মালা কৃষ্ণকে ডাইরেক্ট দেবে না, ওদের ওইরকম ভাবটা কৃষ্ণ গ্রহণও করে, কৃষ্ণের সঙ্গে ওদের একটা আলাদা ব্যাপার আছে, এটা বাইরের লোক বুঝবে না, জগতের লোক এটা বুঝবে না। যাই হোক, এখন আমরা অত্যন্ত গম্ভীর লীলায় প্রবেশ করছি, যেটা প্রবেশ করার আগে আগেই আমি সাবধান করে দেবো, সেটা এটা হচ্ছে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ লীলা, যেটা সর্বসমক্ষে আমি গোপন বিষয়গুলো আমি ব্যাখ্যা করতে পারবো না, করবো না, করলে অসুবিধে, লোকে বুঝবে না। এই জন্য ভগবানের এখানে রাসলীলার প্রসঙ্গ আসবে পাঁচটা অধ্যায় জুড়ে, যেখানে যেখানে আপনাদের আনন্দ হবে, আপনাদের ভেতরে গান চলে আসবে, সেই সব জায়গাগুলো আমি করব। ভগবান বলছেন এখানে একত্রিংশ অধ্যায় থেকে শুরু হলো, সে শুকুবাচ ভগবান অপিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ম উপাশ্রতাহা। ভগবান দেখলেন এই হচ্ছে সুযোগ, শরৎকালের অপূর্ব রাত্রি, কেন রাস অনেক সময় হয়েছিল, শুধু বসন্তকাল হয়নি, রাস বিভিন্ন সময়ে হয়েছিল ভগবানের বিভিন্ন জায়গায়। আর রাস কথাটার মানে হলো রস, জগতের লোক জড়রসে ডুবে রয়েছে, এই অবস্থায় রাস শোনার কোনো পোস্ট অধিকারই নেই তাদের, তাদের কোনো যোগ্যতাই নেই এসব কথা শুনবে, ওই জন্য এইসব কথা আলোচনা করা নিরর্থক। কিন্তু ভগবানের কি কি বিষয়গুলো আমি আলোচনা করছি, ভগবান এই শরদের শরৎকালের অপূর্ব রাত্রির হয়েছে, চারিদিকে অপূর্ব ফুল ফল ফুটে রয়েছে জঙ্গলে, ভগবানের ইচ্ছা হলো হ্যাঁ এইবার আমি রস বিস্তার করব, অর্থাৎ রাস বিস্তার করব, রাস মানে রস, রসের বিস্তারটাকেই রাস বলা হয়, সেটা বিভিন্ন রূপে হয়, লোকে জানে না, লোকে রাস মানে খালিভাবে নাচা তা নয়, তার সঙ্গে অনেক ব্যাপক অর্থ আছে, হ্যাঁ নাচাটাও একটা, ভগবান নৃত্য করছেন, এইভাবে এত সুন্দর পরিবেশ দেখে ভগবান যোগমায়াকে আশ্রয় করে এবার চিন্তা করলেন এবার আমি রাস করব। তিনি কি করলেন, সেই বনের মধ্যে বংশীধ্বনি আরম্ভ করলেন করতে, অপূর্ব বংশীধ্বনি, যে বংশীধ্বনি শুনে কেউ কাউর স্থির থাকা যায় না, সমস্ত লোকের বিশেষ করে যারা কৃষ্ণের চরণে উৎসর্গ করেছে প্রাণ, যাদের কামভাব রয়েছে, কাম মানে প্রেম, যেটাকে ব্রজবাসীদের গোপিকাগণের যেটাকে কাম বলা হয় সেটাকে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলা হয়েছে, যেটা আপনারা কাম বলছেন ওটা প্রেম, আপনাদের জগতে এটা কাম আর ওটা হয় প্রেম, ওদের কামৈব গোপ রামায়ণম প্রেম ইতি অভিধেয়তে, কামৈব কামকেই গোপনামাদের ওটা আপনাদের আপনাদের যেটা কাম বলেন ওটা কাম, কাম সাম্যে কামের মতো দেখা যাচ্ছে কিন্তু প্রেম ওটা। আচ্ছা কাম আর প্রেমের মধ্যে ডিভিশনটা আগে বলে নি, তারপর আমি আস্তে আস্তে প্রবেশ করব গুপ্ত কথাগুলো। কাম আর প্রেমের মধ্যে পার্থক্য হলো যার মধ্যে কাম থাকবে তার সেলফ ইন্টারেস্ট থাকবে, বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম, সেই বিচার করতে গেলে জগতের যত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যত আছে তাদের প্রত্যেকের মধ্যে টু সাম এক্সটেন্ট মোর অর লেস কিছু কিছু সেলফ ইন্টারেস্ট অবশ্যই লুকিয়ে আছে, এর বাইরে তারা যেতে পারবে না, বোঝা গেল কি বললাম, যতই ওরা বলুক আমাদের একদম নিশ্চিত হবে না, এটা কোনোদিন কেউ স্বীকার করবে না, হয় না, এমনকি আমি বলেছিলাম জিম ডেলা লায়লা মজনু এদের ভালোবাসার কথা, নল দয়মন্তী এদের ভালোবাসাটা শাস্ত্রীয় এ আমাদের বাইরের জগতের দৃষ্টিকোণে সবচেয়ে এক্সেলেন্ট, এর ওপরে আর কেউ নেই, কিন্তু সেটাও বিচার করলে দেখবো ওর মধ্যেও কাম রয়েছে, কৃষ্ণের প্রতি একমাত্র যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত তার প্রেমের পিউরিটি আবিষ্কৃত হবে না, যে কথাটা বলতে গিয়ে এক্ষুনি এক্ষুনি বললাম, যথা ধান চাল এদের এই যদি আগুনেতে ভেজে দেওয়া হয় প্রায় বিজয় নয় সাথে এর থেকে কোনো বীজ বেরোবে না, অঙ্কুর বেরোবে না, সেরকম কৃষ্ণের প্রতি যদি ভালোবাসা হয় কাউর হৃদয়তে আর জড়জগতের জঘন্য দুর্গন্ধ দূষিত কাম দূষিত কামাল ঘা থু যেটা রূপগোস্বামীপাদ লিখেছেন বলেছিলাম আমি মনে আছে না, অসভ্যের মতো বলেছিলাম কিন্তু অসভ্য নয় ওইটি সভ্যতা, ওরমভাবে না করলে কানের ভেতরে যাবে না, কৃষ্ণ কৃষ্ণের প্রীতি ভালোবাসাটা রূপগোস্বামীপাদ এইভাবে বর্ণনা করেছেন, যেদিন থেকে আমার কৃষ্ণের চরণে মন রমণ করতে আরম্ভ করেছে নতুন নতুন রস আমি দেখেছি অপ্রাকৃত, সেদিন থেকে জড়জগতের যে ক্ষুদ্র কাম এগুলো আমার কাছে ঘৃণার ব্যাপার হয়ে গেছে, রূপগোস্বামীপাদ বলেছে সুষ্ঠু নিশ্চিবনঞ্চ মুখ বিকার ভবতী, আর প্রহ্লাদ মহারাজের ওখানে বলছেন সেখানে বলছেন জড়জগতের লোকগুলো যে এনজয় করে আনন্দগুলো সেটা প্রহ্লাদ মহারাজ উত্তর দুঃখের সঙ্গে বলেছে, কণ্ডয়ন করিব দুঃখ দুঃখম, হাতের মধ্যে যেমন চুলকানি হলে প্রহ্লাদ মহারাজ উদাহরণ দিয়েছেন, হাতের মধ্যে চুলকানি হলে ডাক্তার বলে দেয় হাত একদম চুলকাবেন না, কিন্তু বলে কি না হাতে দগদগে ঘা হয়েছে চুলকানি হয়েছে, ডাক্তার বললে একদম হাতে চুলকাবেন না, সাবধান, তাদের মুশকিল, আমি আর কিছু করতে পারব না। কিন্তু সেই রোগী শুয়ে শুয়ে যখন চুলকানি পায়, ভালো করে খুঁজে দেয় করে, যেটা বারণ করা রয়েছে জোর করে গো, কেন পাচ্ছে না তো অসহ্য, ওখানে চুলকানি পায় ভালো করে চুলকে, সকালে দিতে দেখে আরও রক্তে রক্ত, বোঝা গেল? তা প্রহ্লাদ মহারাজ এরকম উদাহরণটা দিয়েছে, প্রহ্লাদ মহারাজ এরকম উদাহরণ দিয়েছে, সংসারী ব্যক্তির যে সুখটা এটাকে প্রহ্লাদ মহারাজ যেমনভাবে হাতে দগদগে ঘা হয়, ও জানে ঘা হবে, ও হোক ঘা কিছু উপায় নেই, এরকম চুলকাবে আবার ঘা হয়ে যাবে। এইটা প্রহ্লাদ মহারাজ সুন্দর এক্সিলেন্ট উদাহরণ দিয়েছেন, কালকে আরও বলবো সুন্দরভাবে। কেন এই লীলা শুরু করার আগে আমি যদি কঠোরভাবে এই সমস্তগুলো অ্যারেঞ্জমেন্ট না করি বাক্যগুলো, তাহলে কাউর হৃদয়ে এই কথাগুলো নোংরা প্রবৃত্তি জাগবে। রূপ গোস্বামী কী বলছে, যদবধি মম মন কৃষ্ণ পদা রবিন্দে নবনব রসধ্যাম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুষ্ঠু নিষ্ঠিবনঞ্চ মুখ বিকার ভবতি। আজকে ভদ্রলোকের মতো বললাম এই কথাটা, রূপ গোস্বামীপাদ বলেছে। আরও অন্য অন্য জায়গায় অত কঠিন কঠোর কথা বলেছেন, সেগুলো জানলে পরে তত্ত্বজ্ঞান হলে দেখা যাবে সত্যি সত্যি এগুলো কিছুই নয়, সংসারী লোকেদের ইস্যু। কৃষ্ণের লীলাকে ওই রকম চিন্তা করলে কিন্তু মুশকিল হবে, তাই জন্য আমি প্রত্যেকটা লীলাকে অল্প অল্প করে বললাম, কিন্তু বললেও সেগুলোর মধ্যে বিজ্ঞানভিত্তি ব্যাখ্যা করলাম। কাম আর প্রেমের, কাম আর প্রেমের যে ডিমার্কেশন ডিভিশন, এটা যতক্ষণ না বুঝতে পারবে কাম আর প্রেম গুলিয়ে ফেলবে, এই তো কৃষ্ণ করেছে, তখন পাশবিক বুদ্ধি আসবে। এই জন্য বারবার আমি ঘুরে ফিরে এইটা ঘুরে আসছি, কেন না মানুষের ভেতরে পাশবিক চরিত্র জাগবে, পশু হয়ে যাবে সে কৃষ্ণের এই লীলা শুনে, এটা যেন না ভাবে। বোজগোপীরা কোনো মেয়ে ছেলে নয়, প্রথম কথাই আমি বলে দিলাম, খুব সাবধান হয়ে শুনবে। ব্রজগোপীরা কোনো সময়ে বল কেউ যেন না ভাবে মেয়ে ছেলে, এমনকি রাধারানীকেও মেয়ে ছেলে ভাবলে সঙ্গে সঙ্গে তার বজ্রপাত হবে মাথায়, দেখতে পাবে সে। সেই জন্য যখন ভাগবতের মহিমা আমি বর্ণনা করেছিলাম, সেখানে ভাগবতের মহিমা বলেছিলাম, সেখানে কেউ মনে রাখতে পারে না, সেখানে বর্ণনায় ছিল যে স এব সা, কী বলা ছিল ভাগবতের মহিমা বর্ণনায়, কী বলা ছিল স এব সা, এর মানে কি হলো, এ আবার কী কথা, সংস্কৃত কেউ পড়েছে এখানে কে জানে, স এব সা, ভাগবত মহিমা বলছে এই যে কৃষ্ণ দেখছো, এই রাধা দেখছো, এই কৃষ্ণ, বোঝা গেল কি বললাম, বোঝা গেল না, স এব সা পুরো বোল্ড লেটার, প্রথমে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যায়, প্রথমে শোনো, এটা শোনার আগে যেই কৃষ্ণ সেই রাধা, এই কথাটা যেন বুঝো, মেয়ে ছেলে বুদ্ধি হলে বজ্রপাত হয়ে যাবে, নরকে পতন, স এব সা, আর কোনো কথা নেই। আর যদি আরও এক্সিডেন্ট হয়, স এব সা ঠিক আছে, এই স আর সা এদের দুটো মিলিয়ে যখন গৌর বিগ্রহ হয়ে গেল, আর কোনো চিন্তা নেই, রাধা গোবিন্দ মিলিত হলো, এমনভাবে মিলিত হয়ে গেল, ইউনিফিকেশন হয়ে আর দেখা যাচ্ছে না, দুজনে আলাদা করে চেনা যাচ্ছে না, তখনই হয়ে গেল গৌর বিগ্রহ, বোঝা গেল, এটাকে বলে গৌর বিগ্রহ। এর আলোচনাটা না করলে পরে গৌরের এই নরকে পতন হয়ে যাবে, সেই জন্য আমি আগে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তভক্তিম কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদি অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। তখন রাধারানীর চরণের মহিমা বুঝতে পারবে। এই গ্রেডগুলো আমি আলোচনা করেছিলাম, পূর্বে তোলা রয়েছে, বারবার বলবো না। গৌর চরণের কৃপা যেদিন হবে সেদিন বুঝতে পারবে গৌরকে রাধারানীকে, তার আগে বোঝা যাবে না। তাহলে আমরা দেখলাম কৃষ্ণ বংশীধ্বনি করেছেন, বংশীধ্বনির ফলেতে সমস্ত ব্রজগোপীরা যারা ভগবানকে ভালোবাসতেন তাদেরই কাম আছে, কাম মানে প্রেম। এই বংশীধ্বনির ফলে কিন্তু মাতৃস্থানীয় যারা তারা কিন্তু আসেনি, বোঝা ভালো করে বুঝতে হবে, ব্রজগোপী কিন্তু অনেক আছে যারা বয়স, যারা যাদের বয়স অনেক মায়ের মতো তারা আসেনি, যাদেরকে কৃষ্ণ বলেছেন কৃপা করবো তোমাদের সময় মতো যাও এখন যাও, তারা অর্থাৎ যাদের মধুর রসেতে প্রীতি কৃষ্ণের সঙ্গে, বোঝা গেল কী বলল, অর্থাৎ কৃষ্ণকে এক নায়ক হিসেবে পেতে চায়, কৃষ্ণই হচ্ছে অপ্রাকৃত নায়ক। এইসব কথা কালকে আমি বিস্তৃতভাবে আলোচনা করব, কাল থেকে আলোচনার সময় আর একটু বাড়াতে হবে, তা নাহলে হবে না, ধৈর্য থাকলে শুনবে না চলে যাবে। ভগবানের ভাণ্ডার খোলা, লুট না তো লুটো নেই তো ফুটো, এই হরিকথার ভাণ্ডার। সেই জন্য নিশম আমি আজ্ঞে আজকে এই আলোচনা করে শেষ করছি। নিশম গীতম তদনঙ্গ বর্ধনম বজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগমোর অন্ন অন্নমলক্ষিত উদ্যমা সয়ত্র কান্ত জবলোল কুণ্ডলা। নিশম গীতম তদনঙ্গ বর্ধনম বজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগমোর অন্ন অন্নমলক্ষিত উদ্যমা সয়ত্র কান্ত জবলোল কুণ্ডলা। বাঞ্ছা কল্পদুর্বশী কৃপা সিন্ধু ব্যবজপতি তারান পাবন গো বৈষ্ণব্যো নমঃ।